السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى. আল্লাহ ফাকরাবুল আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ ফাকরাবুল আলমিন কোরআনে করিম নাজিল করেছেন এবং তার মাধ্যমে আল্লাহ পাক অসংখ্য মানুষকে সিরাতে মুস্তাকিম সহজ সরল পথ দেখিয়েছেন। আল্লাহ পাকের বিশেষ রহমত যে আল্লাহ পাক আমাদেরকে সেই দলে সামিল করেছেন, বলল আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন এর উপর কায়েম রাখেন, এর উপরে যেন আমাদেরকে সারা জীবন রেখে মৃত্যু দান করেন, এর উপরে যেন আল্লাহ ফাকরাবুল আলমিনের সাথে সাক্ষাৎ করতে পারি। আল্লাহ পাক শেষকানি কালিমা ইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর শাহাদাত দিয়ে তার সাথে সাক্ষাতের তৌফিক দান করেন। আজকে তাফসীর করব সূরা নাজমের। সূরা নাজম, এই সূরার প্রথম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ান নাজমে বলে শপথ করেছেন তারকার, নক্ষত্রের। এই শব্দ দিয়ে নামকরণ হয়েছে এই সূরার, সূরাতুন নাজম। এই সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কার প্রথম জীবনে নাজিল হয়। এই সূরা যখন নাজিল হয় সেই সময় সহিহ বুখারীতে রয়েছে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এবং তিনি প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছিলেন। বলছেন আউয়াল সূরাতিন উনজিলাত ফীহা সাজদা, এই হচ্ছে প্রথম সূরা যাতে সিজদায় তেলাওয়াতের আয়াত নাজিল হয়। কোরআন কারিমে সিজদায় তেলাওয়াত রয়েছে বেশ কিছু সুরায়, তার সংখ্যা হচ্ছে বলতে পারেন কেউ? হ্যাঁ, 14 সুরা হজ, সুরাতুল হজে দুটি সাজদা রয়েছে, দুই সাজদা রয়েছে, এটা হচ্ছে সহি। আর যারা সুরা হজের একটি সাজদাকে মেনেছে আর একটি সাজদাকে মানেনি তারা 14টি করেছে। আর সুরায় সদে আর একটি সাজদা রয়েছে, কেউ কেউ ওই সাজদাটিকে মাইনাস করে দিয়েছে, কমিয়ে দিয়েছে। সুরায় হজে যদি দুটো মেনে থাকি তাহলে সুরায় সদে একটি কমিয়ে দিয়েছে, এরকম করে 14 করেছে। কিন্তু আসলে সুরা সদেও সেজদা আছে এবং সুরে হজে দুইটি সেজদা আছে। আমাদের দেশের কোরআনগুলিতে সুরে হজের দুইটি সেজদার একটি সেজদার সাইডে, একটি সেজদার যে আয়াত আছে ওর সাইডে দেখবেন কোরআনে কারিমের লিখা আছে আসসাজদাতু ইনদাল ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা, লিখা আছে না যে এই সেজদা হচ্ছে ইমাম শাফি রহমতুল্লাহ নিকটে। এটা যারা লিখেছে তারা আসলে হানফি মাজহাবের অনুসারী, যার ফলে ওরা এখানে সেজদা করতে চায় না বলে লিখে দিয়েছে দেখো এই সেজদা হচ্ছে শাফি মাজহাবের, তোমরা সেজদা করিও না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত কোরআনে কারিমে 15টি সেজদা আছে, সেটি শাফি শাফি মাজহাবের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, হানাফি মাযহাবের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই 15টি জায়গায় সেজদা প্রমাণিত, 15টি সেজদা করতে হবে। আরেকটি মত আছে মাত্র 11টি সেজদা, এগারোটি সেজদা, তারা শেষ দিকের সেজদাগুলি যেমন আমপারা সেজদা, সুরা নাজমের সেজদা, এই সেজদাগুলিকে তারা কমিয়ে দিয়েছে। তো যাই হোক, এই তিনটি মত, একটি মত হচ্ছে যে এগারোটি সেজদা, আরেকটি মত হচ্ছে চোদ্দটি সেজদা, আরেকটি হচ্ছে পনেরোটি সেজদা। যারা চোদ্দটি বলেছেন তারা আবার দুই ভাগে বিভক্ত, একদল সুরা হজের দুই সেজদাকে নিয়েছেন, সুরা সদকে নেননি, অর্থাৎ শাফেঈরা, ইমাম শাফির যারা মুকল্লিদ তারা, আর এইরকমই যারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মুকল্লিদ তারা সুরা হজের একটি নিয়েছেন, সুরা সদ নিলে সুরা হজের দুটি সেজদা নেননি। তাহলে প্রত্যেকটি মজহাবে, তাহলে এই তিনটি মজহাব, ইমাম মালিকের মজহাবে এগারোটি সেজদা। তো এই যে মতগুলি রয়েছে এগুলি সহি হাদিসের খেলাফ মত, সহি হাদিসের খেলাফ মত, সহি হাদিসের আলোকে পনেরোটি সেজদা রয়েছে। আবার বলছি সুরা হজে দুটি সেজদা রয়েছে, সুরা সদেও সেজদা রয়েছে, আর শেষ কোরআনে কারিমের শেষ দিকে যে মুফাসসাল বলা হয় যে অংশটুকু, সেই সেজদাগুলিও রয়েছে। আর মোট সেজদার সংখ্যা হচ্ছে কোরআনে কারিমে পনেরোটি সেজদা, চোদ্দটি নয়। তার একটি সেজদা সুরা নাজমে আছে, সেজদায়ে তেলাওয়াতের যতগুলি আয়াত রয়েছে কোরআনে কারিমে তার প্রথম আয়াত নাজিল হয় সুরা নাজমে, আর এই সুরা নাজম মক্কি জীবনের প্রথম যুগে নাজিল হয়, প্রথম সেজদা তেলাওয়াতের আয়াত নাজিল হয়। যখন এই আয়াত নাজিল হয়, শেষ আয়াত এই সূরা নাজমের ফাসজুদুলিল্লাহি ওয়াবুদু, এই আয়াত যখন নাজিল হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা করলেন, সাহাবায়ে কেরাম সিজদা করলেন, আর আশেপাশে মুশরিকরাও শুনত, মুশরিকরাও তামাশা দেখত, কেউ শুনত যে কি বলে দেখি শুনি, তারাও সিজদায় পড়ে গেছিল। একজন বেয়াদব কাফের ছাড়া, সে অহংকারী কুফরি, তার কুফরির সাথে অহংকারী ছিল, সে সেজদা করেনি। কিন্তু তারপরেও সূরা নাজমের যে অর্থ এবং তার যে মাধুর্যতা, তার যে এই অলংকার, ভাষা অলংকার কোরআনে কারিমের অর্থে ব্যাপকতা, এতে এমন আকর্ষণ হয়েছিল কাফেরদের যে সকলে সেজদা করেছিল, ওই লোক সেজদা না করলেও এক মুষ্টি ধুলো নিয়ে মাথাতে কপালে ঠেকিয়েছিল এই সেজদা। তার নাম ছিল ওমাই ইবনে খালাফ, আর এই তার অহংকার এবং বেয়াদবির আল্লাহ পাক রব্বুল শাস্তি স্বরূপ সে কুফরি অবস্থায় হত্যা হয়েছে, হত্যা হয়েছে বদর যুদ্ধে। তো বলছেন আব্দুল নসুর রাজি আল্লাহ তাআলা আনহু এই সূরা সম্পর্কে, আউয়াল সূরাতিন উনজিলা ফিহা সাজদা ওয়ান নাজমে, প্রথম সুরা যাতে সেজদা এ তেলাওয়াত নাজিল হয় সেটা হচ্ছে সুরা নাজম। কাল তারপর বলছেন ফাসাজাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা করলেন, ওসাজাদা মান খালফা, তার পিছনে যারা ছিলেন সেজদা করলেন, ইল্লা রাজুলান, একজন কাফেরকে দেখলাম। আর এক হাদিসে রয়েছে মিনাল মুমিনিনা ওয়াল মুশরিকিন, মুসলিম মুশরিক সকলে সেজদা করেছিল, ইল্লা রাজুলান, একজন ব্যক্তি, রাআইতুহু আখাযা কাফফান মিন তুরাব, এক মুষ্টি মাটি নিয়েছিল, ধুলি নিয়েছিল, ফাসাজাদা আলাইহি, তার উপর সেজদা করেছিল। এই করে ফরায়তহু বাদাযা আলাইকা কুতিলা কাফির, আব্দুল্লাহ মাসুদ বলছেন যে তাকে আমি দেখেছি এরপরে সে কুফুরির অবস্থায় নিহিত হয়, সে কুফুরি অবস্থায় নিহত হয়, গোলমাল হয়ে যায়, নিহত বলতে গিয়ে নিহিত বানিয়ে যায়, মাফ করবেন। ওয়াহুয়া উমাই ইবনে খালাফ, সে হচ্ছে উমাই ইবনে খালাফ। ওয়াকাদ রাওয়াহুল বুখারী আইযান মিন মাবাতি মাওয়াজে, এই হাদিস বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ান নাজমে ইজা হাওয়া, এই সূরার প্রথমে আল্লাহ পাক নক্ষত্রের শপথ করেছেন, নাজম, নাজম কোন বিশেষ একটি নক্ষত্রের আল্লাহ শপথ করেছেন না, যে কোনো তারা, যে কোনো নক্ষত্রের শপথ করেছেন। এই ক্ষেত্রে তাফসীর কারণে দুটি মত আছে, একদল বলছেন যেই নক্ষত্রের শপথ করেছেন সেটা হচ্ছে ওই নক্ষত্র যেটা ভোর হওয়ার সময় যখন ভোর হয়ে আসে তখন অস্তমিত হয়ে যায়, সেটা হচ্ছে ধ্রুব তারা, সুরাইয়া যেটাকে বলা হয়। আরেক দল তাফসীরকার বলছেন যে না, আমাদের খাস করার কোন প্রয়োজন, আল্লাহ আন-নাজম বলেছেন যে কোনো তারকা হইতে পারে, সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো তারকার শপথ করেছেন। ওয়ান নাজমে ইজা হাওয়া, আমি আল্লাহ শপথ করছি, ওয়া উকসিমু বিন নাজমে, এইরকম ছিল আসলে, আমি শপথ করছি নক্ষত্রের, ইজা হাওয়া, যখন তা অস্তমিত হয়ে যায়, হাওয়া ইয়াহি মানে পড়ে যাওয়া, ঝুঁকে যাওয়া, নিক্ষিপ্ত হওয়া, তো নিক্ষিপ্ত হওয়া, অস্ত হওয়া হচ্ছে নিক্ষিপ্ত হওয়া, যখন তা অস্তমিত হয়, অস্তমিত হয় কখন, যখন ভোর হয়ে আসছে, দিন আসতে যাচ্ছে, রাত পলায়ন করছে, তখন আর তারকার আলো থাকে না, যখন থাকে না আর দেখা যায় না, তা নজরে আসে না। অন্নাজমে ইজা হাওয়া, তো এই ভোরের সময় যে তারকার এই অবস্থা হয়, সেই অবস্থার আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করেছেন, কারণ এটি আল্লাহ পাকের বহু নিদর্শন রয়েছে, এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুলের বহু নিদর্শন রয়েছে। রাত কিভাবে চলে যাচ্ছে তার অন্ধকারের পর্দা উঠিয়ে, আর দিন কিভাবে আলো এমন বেগে ছড়িয়ে দিচ্ছে যে অন্ধকার পালাতে দিশে পাচ্ছে না। কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রাত দিনের আবর্তন বিবর্তন, ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াত, আল্লাহ বলেছেন রাত দিনের আবর্তন বিবর্তনে বহু নিদর্শন রয়েছে, আল্লাহ পাককে চেনার উপায় রয়েছে। কোন শক্তি করুকতে দেখি যেখানে ছয় মাস দিন ছয় মাস রাত হচ্ছে, নিয়ে আসুক তো চব্বিশ ঘন্টা বারো ঘন্টা বারো ঘন্টা করুক দেখি, বা দশ ঘন্টা চোদ্দ ঘন্টা করুক দেখি। আমাদের এক কলিগ ছিলেন এখানে সুইডেনের, তিনি বলছিলেন যে সুইডেনে বছরের বেশ কিছুদিন এরকম হয় যে সামান্য কিছুক্ষণের জন্য সূর্য ডুবে, সামান্য কিছুক্ষণের জন্য, এরকম বহু দেশে হয়। আমাদের এক ভাই কানাডা আছেন, এখানে রমজানে ছিলেন, চলে গেছেন, উনি বলছিলেন যে এই গত রমজানে বলছিলেন যে এবার রোজা রাখা খুব মুশকিল, অনেকে চিন্তিত যে কানাডায় রোজা রাখবো কি করে, কারণ প্রায় আঠারো থেকে বিশ ঘন্টা রোজা রাখতে হবে। তো রোজা শ্রাবণ মাসে টেলিফোন করেছে আমাকে, বলছে যে আমি আজকে পরীক্ষামূলক রোজা রাখলাম যে দেখি রোজা রাখতে পারবো কিনা, গরমও আছে আর তার সাথে দিনও খুব বড়, রাত খুব ছোট আর দিন অনেক বড়, এখানকার রাত দশটা এগারোটায় গিয়ে ইফতারের সময় হবে যদি আমাদের বড় দিন এখন রোজা, তারপরেও এত লম্বা রোজা। বলছে যে আমি কামিয়াব, আজকে রোজা রাখলাম, পরীক্ষা করলাম, কোনো অসুবিধা নেই, একটু পিপাসা লাগছে কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন বহু নিদর্শন রয়েছে, রাত চলে যাওয়ায় দিন আসায়, দিন যখন আবার চলে যায় রাত আসে, এতে সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করেছেন তারকার এই অবস্থার। আল্লাহ পাক তার সৃষ্টি থেকে যার ইচ্ছা তার শপথ করে থাকেন সেসব বিষয়ের, সেসব বস্তুর গুরুত্ব দেখানোর জন্য, কিন্তু আল্লাহ পাকের বান্দাদের জন্য আল্লাহ ছাড়া অন্যের শপথ করা হারাম, বরং অন্যের শপথ করা হচ্ছে শিরক, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং আমাদের দেশে যে শিরকি শপথ রয়েছে, মায়ের কসম, বাপের কসম, দানা ছুঁয়ে কসম, ছেলের গায়ে হাত দিয়ে কসম, এসব হচ্ছে শিরকি শপথ। আল্লাহ পাক এই তারকার শপথ করে এরশাদ করছেন, কিসের উপর শপথ করছেন তিনি, এই বিষয়টির উপর, মা দাল্লা সাহেবকুম ওয়া গাওয়া ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, এই বিষয়টির উপর আল্লাহ পাক শপথ করেছেন। শপথ কি জন্য করে মানুষ, কোন একটি কথাকে দৃঢ়ভাবে বর্ণনা করার জন্য, যে আমার এই কথাই কোন রকমের কোন সন্দেহ নেই। আল্লাহ পাক বলছেন মা আল্লাহ সাহেবকু আমা গাওয়া, হে আরবের মুশরিকরা, মক্কার মুশরিকরা, তোমাদের সঙ্গী যে তোমাদের মাঝে ছোট থেকে লালিত পালিত হয়ে বড় হয়েছে, তোমাদের সঙ্গী, এই জন্য আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের সঙ্গী বলেছেন। দিনের দিক দিয়ে সঙ্গী নয়, ইমান আখলাক চরিত্রের দিক দিয়ে সঙ্গী নয়, সাহেবকুম এই উদ্দেশ্যে আল্লাহ পাক বলেছেন, মা আদাল্লাহ সাহেব যে তোমাদের মাঝেই বড় হয়েছে, তোমরা ছোট থেকে তাকে চেনো, তার আখলাক আচরণ কথা, কোনোদিন তার মিথ্যার প্রমাণ পাওনি তার কথায়, তার আখলাক চরিত্রে কোনো রকমের দোষ ত্রুটি পাওনি, সেই সাথে মা আদাল্লাহ তিনি পথভ্রষ্ট হননি, মা আদাল্লাহ সাহেবকুম তোমাদের সঙ্গী পথভ্রষ্ট হননি, অমা গাওয়া এবং তিনি বিপদগামীও হননি। দল্লা আর গাওয়া দুটোর মানেই গুমরা হওয়া, তবে ভাব অর্থে পার্থক্য আছে। একটি দল্লা হচ্ছে না জেনে, আপনার জ্ঞান ছিল না সে সম্পর্কে, নলেজ ছিল না, সেজন্য আপনি ভুল পথে চালিত হয়েছেন, এটা হচ্ছে দল্লা ইয়াদিল্ল। আর গাওয়া জেনে শুনে ভুল পথে চলে যাওয়া, বিপদগামী হওয়া, হ্যাঁ ভুল পথে পরিচালিত হওয়া, এটা হচ্ছে গাওয়া। ইহুদি এবং খ্রিস্টানদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন দাল্লিন আর মাগদুব আলাইহিম বলেছেন, মাগদুব আলাইহিম গজবপ্রাপ্ত আল্লাহ পাকের, এই জন্য আল্লাহ পাক তাদের বলেছেন আল্লাহর গজব তাতে বেশি শাস্তির কথা রয়েছে, আল্লাহর গজবপ্রাপ্ত তারা, কারণ তারা জেনে শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে জ্ঞান অর্জনের পরে, তাওরাতে সেসব লক্ষণ দেখার পরেও, ভবিষ্যৎবাণী জানার পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করেছিল ইহুদিরা, তাদেরকে আল্লাহ মাগজুব আলিম বলেছেন। তাহলে জেনে শুনে যারা অস্বীকার করবে অথবা জেনে শুনে যারা আমল না করবে তাদের শাস্তি বেশি, আর কেউ জানার সুযোগ পেল না সেই জন্য ভুল করেছে, এমন না যে জানার সুযোগ পেয়েছে তারপরে জানলো না, না তা নয়। এখানে ইসলামিক সেন্টার আছে, আর পাশে এই যে সিকো মার্কেট আছে, এখানে আমাদের বাংলা ভাষাভাষীর সংখ্যা সবচেয়ে বেশি, আর তারা ভালো করে জানে, এমন কোনো বান্দা নেই যে জানে না যে ইসলামিক সেন্টার এখানে শিক্ষার ব্যবস্থা আছে, জানে, সকলে জানে, আর তারপরে শিখলো না, দশ দশ বছর থাকলো সৌদি আরবে, বিশ বছর ৩০ বছর থাকলো, এখান থেকে রিয়াল ডলার তো নিয়ে গেল, লেগেজ তো নিয়ে গেল, কিন্তু এলম আমল নিয়ে গেল না, আকীদা আখলাক নিয়ে গেল না, ইবাদত নিয়ে গেল না। সেই ব্যক্তি আর যে জেনে শুনে ভুল করলো সমান, কারণ জানার সুযোগ আছে তারপরে জানলো না। কিন্তু এমন ব্যক্তি, যেই ব্যক্তিকে সৌদি আরব আসার পর এক মরুভূমিতে কোন ফার্মে মাজরাতে তাকে চাকরি দিয়েছে, জানার সুযোগ পায়নি, সেখানে চাকরি করেছে, সেখান থেকে এয়ারপোর্ট, সেখান থেকে দেশ, আর শহরে এসেছে এক ঘন্টা দুই ঘন্টার জন্য, আর এসে সেখানে তারপরে তাকে যেতে হবে, বাসে নিয়ে এসছে, আর চলো তাড়াতাড়ি চলো, এর মধ্যে জানার সুযোগ পায়নি। পার্থক্য আছে না দুজনে, একজন দাম্মামে বাস করে, একজন মাজরায় বাস করে, দুজনে আসমান জমিনের পার্থক্য আছে। সেই ব্যক্তি যে মরুভূমিতে কাজ করে, সে যদি ভুল পথে চালিত হয়, নামাজের গুরুত্ব না বোঝা, নামাজ না হয়, তাহলে সে দল্লাহ, পথভ্রষ্ট, গোমরাহ, নামাজের গুরুত্ব না জেনে সে ভুল করেছে, পাঁচ বছর দশ বছর থেকে হজের গুরুত্ব জানার সুযোগ পায়নি, সেই জন্য ভুল করেছে। আর যেই ব্যক্তি এখানে থাকলো শহরের মধ্যে, আর এখানে ইসলামের সম্পর্কে বহু আলোচনা হচ্ছে বিভিন্ন মসজিদে, জানার সুযোগ আছে, জেনেছেও যে এখানে দিনই আলোচনা হয়, শোনার ব্যবস্থা আছে, জানার ব্যবস্থা আছে, তারপরেও জানল না, সেই ব্যক্তি হচ্ছে গাওয়া। গুমরাহির পথে চালিত তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না জেনে শুনে ভুল করেছেন, আর না জেনে ভুল করেছেন, কোনটি নাই। মা বাল্লা সাহেব হুকুম অমা গাওয়া, আল্লাহ পাক শপথ করে বলছেন যে তোমাদের সাথী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আমি নবী করে প্রেরণ করেছি, যাকে রাসূল করে পাঠিয়েছি, না সে না জেনে ভুল করেছে মা বাল্লা, আর না জেনে শুনে ভুল করেছে। না জেনেও কোনো সময় কোনো কথা বলে না যে না জেনে ভুল করে দিবে, তোমাদের ভুল আকীদা দিয়ে দিবে, ভুল বিশ্বাস দিয়ে দিবে, ভুল ধারণা দিয়ে দিবে, ভুল পথে চালিত করবে, তোমাদের ধর্মই ঠিক ছিল আর তিনি জানিয়েছেন তা ভুল, আর না জেনে শুনে তিনি জানছেন তারপরে তোমাদেরকে ভুল পথে চালিত করেছেন, এমনটাও নাই। মাযাল্লা সাহেব কমা গাওয়া ওয়ামা ইয়ামতিকু আনিল হাওয়া, ভুল পথে কি করে তিনি চালিত হবে, আর ভুল পথে অন্যদেরকে কি করে চালিত করবেন, না জেনেই কি করে তিনি পথভ্রষ্ট হতে পারেন, আর জেনে শুনে কি করে তিনি গুমরাহ হইতে পারেন, কারণ তিনি নিজের মন গড়া একটিও কথা বলেন না। অমায়ান্তিক অনিল হাওয়া, তিনি কথা বলেন না আনিল হাওয়া, মন গড়া, হাওয়া মানে প্রবৃত্তির অনুসারে কথা বলা, খেয়াল খুশি কথা বলা, মন গড়া কথা বলা, মন গড়া কোনো কথাই বলেন না আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে। তিনি যে বলছেন যে আমি রসুলুল্লাহ, সেটা আল্লাহর পক্ষ থেকে, তার পক্ষ থেকে নয়, মন গড়া কথা, যে আমি এর মাধ্যমে নেতৃত্ব হাসিল করো, মান মর্যাদা হাসিল করো, আমার কিছু ভক্ত হবে না, যেমন আমাদের অনেকের উদ্দেশ্য হইতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব থেকে মুক্ত, নিজের মন গড়া কথা কখনো তিনি বলেননি বা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তাহলে তিনি কি বলেন, একমাত্র তিনি বলেন, ইন এখানে ইন নাফিয়া, বলেন না তিনি, ইন হুয়া তা কিছু নয়, ইল্লা একমাত্র তা হচ্ছে ওয়াহি ইউহা, যা তার উপর প্রত্যাদেশ করা হয়, ওই করা, একমাত্র সেই কথাই তিনি বলেন যার তার কাছে ওহি করা হয়, তোমাদের বিশ্বাসের ক্ষেত্রে হোক, ধর্মীয় বিশ্বাস, এবাদত বন্দিগির ক্ষেত্রে হোক, আখলাক চরিত্রের ক্ষেত্রে হোক, হালাল হারামের ক্ষেত্রে হোক, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে তিনি কোনো কথাই নিজের পক্ষ থেকে মন গড়া বলেন না। আল্লামাহু শাদীদুল কুয়া, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, তাহলে তাকে যে তালিম দেওয়া হইল, শিক্ষা দেওয়া হইল, কোনখান থেকে, কে তাকে শিক্ষা দিল, কিভাবে তিনি শিখলেন, তিনি না জেনেও ভুল পথে চালিত হননি আর জেনেও ভুল করেননি, তাহলে জানলেন, জানার উৎস কি, তিনি জানলেন কোত্থেকে, তিনি তো কোনো মাদ্রাসায় পড়াশোনা করেননি, তার কোনো আলিফ বা তাসা অক্ষরের জ্ঞানও ছিল না, কেউ তার ওস্তাদ মক্কায় কেউ নেই, কোথাও তিনি পড়াশোনা করেননি, এতিম হয়ে লালিত পালিত হয়েছেন, তাহলে কে শিখালো, আল্লাহ পাক বলেছেন আল্লামাহু, তাকে শিক্ষা দান করেছে, শাদীদুল কুয়া, এমন এক ব্যক্তিত্ব, এমন এক ফেরেশতা, তিনি হচ্ছেন জিব্রাইল আলাইহিসসালাম, শাদীদুল কুওয়া, যিনি হচ্ছেন অত্যন্ত শক্তিতে প্রবল, প্রবল শক্তির অধিকারী। শাদীদুল কুওয়া, কাওয়িয়ুন মানে হচ্ছে শক্তিশালী, আর শাদীদুল কুওয়া প্রবল শক্তির অধিকারী। জু মিররাতিন, জু মিররাতিনের একটি তাফসীর হচ্ছে, কয়েকটি তাফসীর করা হয়েছে, একটি তাফসীর হচ্ছে জু কুওয়াতিন, তিনি অত্যন্ত শক্তিশালী, জিব্রাইল আলাইহিসসালাম অত্যন্ত শক্তিশালী। তার 600টি ডানা রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুইবার দেখেছেন, আল্লাহু সিত্তমিয়াতু জানা, 600টি ডানা রয়েছে, একটি ডানা দিয়ে আঘাত করলে পৃথিবীকে উল্টে পাল্টে রেখে দেবে, কত শক্তি! একজন শুধু জিব্রাইল আলাইহিসসালামের শক্তি, অসংখ্য আল্লাহ পাকের ফেরেশতা রয়েছে। আমায় আলম জুনুদা রব্বিকা ইল্লা হুয়া, কোরআনে কারীম আয়াতে আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে তোমার রবের সেনাবাহিনীর সংখ্যা যে কত আছে তিনি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। অর্থ হচ্ছে জুকুয়াতিন, একটি হাদিস এর এই অর্থের মানে সমর্থন করে, যে হাদিস আছে যে যেই ব্যক্তি শক্তিশালী তা যার শরীরে শক্তি আছে সেই ব্যক্তি ভিক্ষা করবে না, তাতে জু মিররাতিন বা জি মিররাতিন লা তাহিলুল মাসআলাতু লিযি মিররাতিন, তাহলে জি কুওয়াতিনের অর্থ। আর আরেকটি এর তাফসীর হচ্ছে যে সৃষ্টিগত দিক দিয়ে আলা খালকিন হাসান, অত্যন্ত সুন্দর সৃষ্টি গঠন, জমির রাতিন তার সৃষ্টি গঠন অত্যন্ত সুন্দর, জিব্রাইল আলী ইসলামের সৃষ্টি গঠন, তিনি আল্লাহ পাকের মখলুক, সৃষ্টি অত্যন্ত সুন্দর জমির রাতিন। ফাস্তাওয়া ওয়াহুয়াবিল উফুকিল আলা, ফাস্তাওয়ার সম্পর্ক আছে ওয়াহুয়াবিল উফুকিল আলার সাথে, জিব্রাইল আলী ইসলাম তিনি সমাসীন হইলেন, তিনি স্থির হলেন, ফাস্তাওয়া ওয়াহুয়া যখন তিনি ছিলেন বিল উফুকিল আলা ঊর্ধ্ব দিগন্তে, অর্থাৎ ঊর্ধ্ব দিগন্তে জিব্রাইল ইসলাম কি হলেন, স্থির হলেন। এই ঘটনা ছিল মক্কাতুল মুকাররমায় আজিয়াদ এলাকা, জানেন যারা গেছেন, আজিয়াদ জানেন না, এটি হসপিটাল ছিল বাবুর মালিক আব্দুল আজিজ থেকে একটু বাম দিকে গেলে আজিয়াদ হসপিটাল ছিল, এটি হসপিটাল বিল্ডিংটা এখন ভেঙে দেওয়া হয়েছে, ওই দিকটার ভিতরে মহল্লায় ঢুকলে ওই দিকটা বলা হয় আজিয়াদ বলা হয়। তো এই আজিয়াদ এলাকায় একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জিব্রাইল আলী সাল্লাম বিরাজমান হলেন তার আপন রূপে, দুইবার দেখেছেন, একবার জমিনে আসমানের নিচে আর একবার সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহার কাছে, এই দুইবার কথা আল্লাহ পাক ইসরায় বর্ণনা করেছেন। তো এই প্রথমটি ছিল এই আজিয়াদি মক্কাতুল মুকাররমায়, আল্লাহ পাক বলছেন যে জিব্রাইল আলাইহিস সালাম স্থির হলেন, বিরাজমান হলেন ওয়াবিল উফুকিল আলা ঊর্ধ্ব দিগন্তে, যেন উপর থেকে তিনি নেমে আসছেন, এবং দিগন্ত বলা হয় এক দিক, যে চারটা দিক আছে একদিক থেকে আরেক দিক, পুরো দিগন্ত, এক ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম পুরো দিগন্ত কাদ সাদ্দাল উফুক ঘিরে ফেললেন, একজন ফেরেশতা, কত শক্তিশালী, কত বড় এই ফেরেশতা, যদি আল্লাহ পাকের এই সৃষ্টি জিব্রাইল এত বড় হয়, তো আল্লাহ যে আল্লাহর আজানে বলছেন, একামতে বলছেন আল্লাহু আকবার, তাহরিমে তাকবীর বলছেন আল্লাহ, তাকবীরে তাহরিমায় বলছেন তাকবীরে তাহরিমায় আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর জাত তাহলে কত বড় যিনি সৃষ্টিকর্তা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে জিব্রাইল আলাইহিসসালাম স্থির হলেন ঊর্ধ্ব দিগন্তে, সুম্মা দানা, অতপর তিনি নিকটবর্তী হলেন, সুম্মা দানা, কে নিকটবর্তী হলেন, জিব্রাইল আলাইহিসসালাম নিকটবর্তী হলেন, আল্লাহ পাক নয়। যারা এই তাফসীর করেছে আল্লাহ পাক নিকটবর্তী হলেন আর নবীর নিকটবর্তী হয়ে গেলেন, এটা ভুল তাফসীর। সহি তাফসীর হচ্ছে যে জিব্রাইল আলাইহিসসালামের কথা বলা, সুম্মা দানা, তিনি নিকটবর্তী হলেন, তাহলে ঊর্ধ্ব দিগন্ত থেকে আকাশ থেকে নেমে আসছেন জিব্রাইল আলাইহিসসালাম, ঊর্ধ্ব দিগন্ত থেকে ধীরে ধীরে নবী সাল্লাল্লাহু আলাইহি নিকটবর্তী হচ্ছেন, যেন ফাতাদাল্লা, তাদাল্লার শাব্দিক অর্থ হচ্ছে ঝুলে যাওয়া, ঝুলে যাওয়া, কেউ ডাল ধরে যদি গাছে ঝুলে একে বলা হয় তাদাল্লা। তো তারপরে যেন শাব্দিক অর্থ হচ্ছে তিনি ঝুলে গেলেন, মানে ধীরে ধীরে যেন ওপর থেকে ঝুলে, কেউ ঠিক তেমনি জিব্রাইল আলাইহিস সালাম ওপর থেকে ঊর্ধ্ব দিগন্তে থেকে নবী করিমের সামনে বিরাজমান হচ্ছে, ফাতাদাল্লা। ভাব অর্থ কেউ কেউ করেছেন সুম্মা দানা, অতপর নিকটবর্তী হলেন এবং অত্যন্ত কাছে আসলেন, নবী করিম সাল্লামের কাছাকাছি চলে আসলেন, কে, জিব্রাইল আলাইহিস সালাম, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, সুতরাং জিব্রাইল আলাইহিসসালাম হয়ে গেলেন কাবা কাউসাইনে দুই ধনুক পরিমাণ দূরত্বে। কাউসাইন কাউস হচ্ছে এক ধনুক, কাউসাইন হচ্ছে দুই ধনুক, আর কাব মানে হচ্ছে মেকদার পরিমাণ। আরবিতে মেকদার মানে হয় পরিমাণ, এটা হচ্ছে সহজ আরবি। আর এটা কোরআনে কারিমের আরবি হচ্ছে কাবা কাউসাইন, মেকদার কাউসাইন বা কাদরা কাউসাইন। দুই ধনুক পরিমাণ নিকটবর্তী হয়ে গেলেন, আও আদনা বা এর চাইতেও কম দূরত্ব থাকলো, এর এর চাইতে কাছে হয়ে গেল, এর চাইতে কম দূরত্ব থাকলো, কাছাকাছি হয়ে গেল। আওহা ইলা আব্দিহি মা আওহা, সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার প্রতি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ওয়াহি করলেন যা ওয়াহি করার ছিল জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। ওয়াহি করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। মা কাযাবাল ফুআদু মা রাআ, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়, ফুআদ মানে হচ্ছে কলব, আরবিতে কলব মানে হৃদয় হার্ট, আর ফুয়াদ মানে হচ্ছে হার্ট হৃদয়, কলবের জমা হচ্ছে কুলুব আর ফুয়াদের জমা হচ্ছে আফেদা, আল্লাতি তাত্তালিউ আলাল আফেদা, সূরা হামাজাতে আছে না, ওয়াইলুল লিকুল্লি হামাজাতিল লুমাযা আল্লাযি জামা মালা ওয়া আদাদ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুওকাদা আল্লাতি তাত্তালিউ আলাল আফিয়েদা। মা কাযাবাল ফুআদু, এই ফুআদ কার দিল, কার কলব, কার হৃদয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয় মিথ্যা বলেনি বা মিথ্যা মনে করেনি, মারা যা তিনি দেখেছেন, যা চোখে দেখেছেন তা অন্তরে বিশ্বাস করেছে, অর্থাৎ অন্তর এবং চোখে একতা হয়েছে, যেমন তিনি দেখেছেন তেমনই তার অন্তরে বিশ্বাস করেছে। অনেক সময় দেখতে গিয়ে ভ্রম হয়ে যায়, আল্লাহ পাক কেন এই কথা বলেছেন, দেখতে গিয়ে ভ্রম হয়ে যায়, দেখলেন বিড়াল মনে করলেন জিন শয়তান, হয় না? হ্যাঁ, আরো এর চাইতে স্পষ্ট একটি উদাহরণ দিচ্ছি। আমরা ছোটকালে মাগরে বেশার মাঝখানে বা রাতের অন্ধকারে একাই যদি বাড়ির বাইরে কোথাও বেরিয়েছি, মনে হচ্ছে পিছন দিক থেকে কেউ আসছে, সুর সুর সুর সুর একটা আওয়াজ করছে, কেউ যেন আসছে, বারবার ভয় লাগছে, ফিরে দেখছি কিছুই নেই, মনে হচ্ছে কেউ ধরতে আসছে যেন, আর গোটা শরীরে যেন শিহরণ শুরু হয়ে যাচ্ছে, এত ভয় লাগে, হয়েছে না হয়নি আপনাদের এরকম? তাহলে অন্তর বলছে যে মনে হয় কেউ ধরার জন্য আসছে, কিন্তু চোখে দেখছেন না, দুটোতে একতা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে যেমন দেখেছেন তেমন ভাবে তিনি বিশ্বাস করেছেন, এমন অনেক সময় দেখার চেয়ে বেশি বিশ্বাস আপনার, বিভ্রান্ত বিশ্বাস, হ্যাঁ, অথবা এর বিপরীত হয়ে থাকে, না এরকমটা হয়নি। আফা তোমারও নাহু আলামা ইয়ারা, সুতরাং তোমরা কি তার সাথে বিতর্কে জড়িয়ে যাবে? তোমারও মারা ইয়ামারি মানে তর্ক বিতর্ক করা, এর আগে শব্দটি এসছে সূরে কামারে। আফা তোমারও নাহু আলামা ইয়ারা, তিনি যা দেখেছেন সে সম্পর্কে তার সাথে কি তোমরা বিতর্কে জড়িয়ে যাবে, যে না না না তোমার কথা বিশ্বাস করো, তুমি মিথ্যা বাড়ি জিব্রাইলকে দেখেছো, এটা হইতে পারে নাকি, মিথ্যা কথা, বিতর্ক করবে? আর সন্দেহের অর্থ হইতে পারে, সেই ক্ষেত্রে সন্দেহ পোষণ করবে, তবে এখানে তার সাথে হু শব্দটি এসছে, সুতরাং বিতর্কের অর্থ করাই ভালো। আফা তোমারও না হো, তার সাথে তোমরা বিতর্ক করবে, আলাম আয়ারা সেই সম্পর্কে যা তিনি দেখেছেন। এই এক দেখা দেখলেন জিবরাইল আলাইহিস সালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা, আর নিশ্চয়ই তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন তাকে, রাআহু কাকে, জিব্রাইল আলাইহিস সালামকে, নাজলাতান উখরা মানে মাররাতান উখরা, আরেকবার দেখেছেন, আরেকবার দেখেছেন। ইনদা সিদরাতিল মুনতাহা, কোথায়? সিদরাতুল মুনতাহার নিকটে, সিদরাতুল মুনতাহা, সিদরা মানে হচ্ছে বড়ই গাছ, কুল গাছ, আর মুনতাহা মানে শেষ সীমানার গাছ, ইনতাহা মানে শেষ হয়ে যাওয়া, হ্যাঁ, ইনতাহা ইনতাহি মানে শেষ হয়ে যাওয়া, মুনতাহা ইসম মফউল হয়ে যাওয়া, এমন বড়ই গাছ যেটা একবারে শেষ প্রান্তে আছে আকাশে, সাত আকাশের উপরে আছে, দুনিয়া থেকে যত আমল যায় যত ফেরেশতারা যান ওখানে গিয়ে শেষ, আল্লাহর আরশে আজিম থেকে যে আদেশ নিষেধ আসে, হুকুম আহকাম আসে, ওহী হয়, কোন জাতিকে ধ্বংস করার হুকুম হয়, কোন জাতিকে উন্নীত করার হুকুম হয়, যে কোনো দুনিয়ার হায়াত মৌতের হুকুম হয় আল্লাহর পক্ষ থেকে, সেই হুকুম সেখানে আসে, সেখান থেকে ফেরেশতা নিয়ে আসে, সেখান থেকে আর এগিয়ে কেউ যেতে পারে না, এই জন্য এই কুল গাছকে বলা হয়েছে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে দেখেছেন, তাহলে এই আয়াত প্রমাণ করলো স্পষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন, আর তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ। রাত্রের ভ্রমণের কথা, জমিনী ভ্রমণ মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এই কথা আল্লাহ সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, পাক সত্তা পবিত্র যা তিনি, আল্লাযী আসরা বিআবদিহি, যে আল্লাহ তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতারাতি ভ্রমণ করিয়েছিলেন, সফর করিয়েছিলেন, মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। তাহলে এটা এই আয়াত দ্বারা প্রমাণিত। আর আকাশ পথে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফর করানো হয়েছে বোরাক দিয়ে নিয়ে যাওয়া হয়েছে এখানে, তারপরে মেরাজে নিয়ে যাওয়া হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আকাশ পথের কথা সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক উল্লেখ করেননি, ওই সহিহ বুখারীতে রয়েছে। আর এই আয়াত প্রমাণ করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আকাশ পথে নিয়ে যাওয়া হয়েছে, তবে বিস্তারিত, প্রথম আকাশে গেলেন, কোন নবীর সাথে দেখা হলো, দ্বিতীয় আকাশে, তৃতীয় আসমানে, চতুর্থ আসমানে, পঞ্চম আসমানে, এই করে যে গেলেন, এসব বিস্তারিত কথা মেরাজের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়েছে, সহিহ বুখারী সহিহ মুসলিম অন্যান্য হাদিসে। বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে সিদরাতুল মুনতাহাতে আরেকবার দেখেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইনদাহা জান্নাতুল মাওয়া, এই সিদরাতুল মুনতাহার নিকটেই রয়েছে বসবাসের জান্নাত। সুবহানাল্লাহ, যেই জান্নাত মুমিনদের জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন, ওয়াইদাতুল মুত্তাকিন, আল্লাহ ভীরুদের জন্য, পরহেজগারদের জন্য, শিরক থেকে, বিদআত থেকে, পাপ থেকে, ফাসিকি কাজ থেকে, হারাম থেকে যারা বেঁচে থাকবে, ফরজ ওয়াজিব ছাড়া থেকে যারা বেঁচে থাকবে, তাদের জন্য আল্লাহ পাক যে জান্নাত তৈরি করে রেখেছেন, সেই জান্নাত কোথায় আছে? সিদরাতুল মুনতাহার কাছে, সাত আসমানের উপরে। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে জান্নাত উপরে রয়েছে। আল্লাহ পাক সৃষ্টি করে প্রথম কথা জান্নাত সৃষ্টি হয়ে আছে, এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, জান্নাত আল্লাহ সৃষ্টি করবেন না, তৈরি হয়ে আছে, ঐদ্দত প্রস্তুত রাখা হয়েছে। বহু আয়াতের দলিল তার মধ্যে একটি আয়াত দলিল যে জান্নাত প্রস্তুত আছে। আর জান্নাত জমিনে নেই, কোন সমুদ্রে নেই, মাটির তলায় নেই, বরং আকাশের, সাত আকাশের উপর আছে। ইন্দাহা জান্নাতুল মাওয়া। তারপরে আল্লাহ পাকের সাদ করছেন, ইদ ইয়াখশা সিদরাতা মা ইয়াখশা, স্মরণ করো যখন সে বরই গাছকে ঢেকে ফেললো যা ঢেকে ফেলার, আচ্ছাদন করলো যা আচ্ছাদন করার। কি ঢেকে ফেললো? এটা হাদিস থেকে শোনাই, তাফসীর ইবনে কাসির রে যা রয়েছে যে কি ঢেকে ফেলল। বলছেন যে আল্লাহর ফেরেশতাগণ এই গাছ, অসংখ্য ফেরেশতা এই গাছকে ঢেকে আছে, এক আল্লাহ পাকের নূর ঢেকে আছে, আর বহু রং, এত সুন্দর সুন্দর রং, যেমন দেখেন বিবাহ শাদী আজকাল পয়সাওয়ালাদের বাড়িতে হইলে কত রকমের যে লাইটিং হয়, আর দেখতে কত সুন্দর লাগে, এই যদি সুন্দর লাগে যেগুলো আপনারা দেখছেন, তাহলে কোন রাজা বাদশার বাড়ি, রাষ্ট্রপতির বাড়িতে বিবাহ শাদী হইলে কত পয়সা খরচ করে, আর কত লাইটিং করে, আর কত রকম কি করে রং বিরং। আর তা যদি রব্বুল আলমিনের কাছে হয় তো কত যে রং বিরং তাতে রয়েছে, আর কত যে তাতে নূর রয়েছে। তাই বলছেন আয়াতের তাফসীরে বেশ কিছু হাদিসে রয়েছে যে আন্নাহু গাশিয়াত আল মালায়েকা, অসংখ্য ফেরেশতা এই সিদরাতুল মুনতাহার গাছকে ঢেকে রয়েছেন, মিসলাল গিরবান, কাকের মতো, কাক যেমন যদি অনেক সংখ্যায় কোনো গাছে বসে থাকে কাকা কাক মনে হয় ওই রকম, ওয়া গাশিয়াহা নূরুর রব, আল্লাহ পাকের নূর ঢেকে আছে, বলছেন যে আমি দেখলাম যে এমন এমন রং বিরং দিয়ে ঢাকা আছে এই গাছ যে আমি বলতে পারছি না যে সেগুলি কি। মা আদরি মাহিয়া, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বর্ণনা করেছেন হাদিসের একটা অংশ আরো শোনাই, বলছেন যে লাম্মা উসরিয়া বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন রাতারাতি সফর করানো হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আকাশের সফর অর্থাৎ মেরাজের, ইনতাহা বিহি ইলা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন, ওয়া হিয়া ফিস্তামাই সাবিয়া, তার রয়েছে সপ্ত আকাশে, সপ্তম আকাশে, ইলাইহা ইয়ান্তাহি মা ইয়ারুজু বিহি মিনাল আরদ, সেখানে গিয়ে জমিন থেকে যা কিছু নিয়ে যাওয়া হয় সেখানে গিয়ে শেষ হয়ে যায়, বাস আর ওদিকে নিয়ে যাওয়া যাবে না। ওপর থেকে কোন আদেশ নিষেধ যদি নাজল হয় সেখানে এসে পৌঁছে, ফায়ুকবাজ মিনহা, সেখান থেকে তখন ফেরেশতারা গ্রহণ করেন। ইজিয়াকসা সিদরাতা মায়াকসার তাফসিরে আরো হাদিস আছে, ফারাসুম মিন যাহাবি, আরো দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সোনার প্রজাপতি, ফারাস বলা হয় প্রজাপতিকে, সোনার প্রজাপতিতে ওই গাছকে ঢেকে আছে। প্রজাপতি দেখেছেন না? দেখেননি কেউ প্রজাপতি? জি হ্যাঁ। তো আল্লাহ ফাকরাবুল আলম এরশাদ করছেন যে এই বরই গাছকে যা ঢেকে থাকার তা ঢেকেছিল, যা বললাম এর আগে, মা জাগাল বসর ও মা তাকা। নবী করিম সাল্লাম যখন সেই দিকে তাকাচ্ছিলেন, দেখছিলেন, তখন তার দৃষ্টি না, দৃষ্টির ভ্রম হয়েছে, মা জাগায় জিগ মানে বাঁকা হয়ে যাওয়া। ফাম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যাইগুন, একটি আয়াত আছে, যাদের অন্তরে বক্রতা আছে, অন্তর বাঁকা, তার স্পষ্ট কথা নিতে চাইবেন, তাওহীদ আকীদা সুন্নতের ওই অস্পষ্ট কথা, অস্পষ্ট কথায় যাবে, ওরা কিচ্ছা কাহিনী, অস্পষ্ট কথা, এই সেই জাল কথা, মিথ্যা কথা, কিচ্ছা কাহিনী, উদ্ভট, এইসবের পিছনে ছুটবে, কিন্তু স্পষ্ট তাওহীদ আকীদা হাদিসের কথা নিতে চাইবে না। তো জাগা এজিগো মানে হচ্ছে বাঁকা হয়ে যাওয়া, মা জাগাল বাসারো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টি বাঁকাও হয়নি, অর্থাৎ দৃষ্টিতে ভ্রম হয়নি, দেখতে গিয়ে ভ্রম হয়ে যায় তাও হয়নি। ওয়ামা তাগা, এবং তার দৃষ্টি সীমালঙ্ঘন করেনি। মানুষ ভুল করে কখন? দেখতে গিয়ে ছোটকে বড় করে দেয় অথবা বড়কে ছোট করে দেয়, তাই না? দুটোই ভুল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা আল্লাহ পাক দেখিয়েছেন এই আকাশের সফরে, তাতে না নবী সাল্লামের কোনো ভ্রম হয়েছে দেখতে গিয়ে, কোনো ঘাটতি হয়ে গেছে, না ওমা তাগা সীমালঙ্ঘন বাড়াবাড়ি করেছেন, যা দেখেননি তার চেয়ে বেশি তিনি ভেবে নিয়েছেন, এরকম হয়নি। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, নিঃসন্দেহে নবী করিম সাল্লাম দেখেছেন তার রবের বড় বড় নিদর্শন। মিন আয়াত বহুবচন, নিদর্শন বহু নিদর্শন, আল কুবরা বড় বড় নিদর্শন, আল্লাহ পাকের পক্ষ থেকে বড় বড় নিদর্শন তিনি দেখেছেন, তার মধ্যে জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, তাতে আবার বিভিন্ন রকমের যে যারা গুনাহগার তাদের জাহান্নামে আযাব হচ্ছে সেসব আযাবের কিছু অবস্থা দেখেছেন, বিভিন্ন নিয়ামত জান্নাতে দেখেছেন, হুরে ইন্দ্র দেখেছেন, তার নিজের যে প্যালেস রয়েছে, কাসর রয়েছে, অট্টালিকা তা দেখেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছেন, বহু কিছু দেখেছেন। নবী করিম সাল্লাম এতেও দেখেছেন, মেরাজও দেখেছেন, এবং নবী সাল্লাম এছাড়াও স্বপ্নে দেখেছেন, যেমন স্বপ্নের কথাও রয়েছে হাদিসে, যে স্বপ্নে নবী করিম সাল্লাম কে জান্নাত জাহান্নামের সফর করানো হয়েছে, এবং যখন নবী সাল্লামকে দেখানো হইল যে হচ্ছে আপনার ঘর, তখন বললেন যে তাহলে আমাকে ঢুকতে দাও, যা একটু ঢুকি আমার ঘরে, আমি ঢুকি। তখন বললেন বাকি এমন অমরিকা খালিলেন, আপনার কিছুটা বয়স বাকি আছে, সেটা শেষ হোক, তখন ঢুকবেন আপনি, তার আগে না, দুনিয়ায় থাকাকালীন এই জান্নাতে ঢোকা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? তাহলে লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, নবী সাল্লাম তার রবের বড় বড় নিদর্শন দেখেছেন। এই আয়াত সম্পর্কে একটু চিন্তা করেন যে নবী সাল্লাম কি দেখেছেন? বড় বড় নিদর্শন দেখেছেন, আল্লাহকে দেখেননি। যদি আল্লাহকে দেখতেন তাহলে বড় নিদর্শন দেখার কথা আল্লাহ বলতেন না, বলতেন লাকাদ রাআ, কি বলতেন? রব্বাহুল আলা, তার মহান রবকে তিনি দেখেছেন, সোজা কথা বলতেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সুতরাং এই আল্লাহকে দেখার ক্ষেত্রে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে এই মেরাজে দেখেছেন না দেখেননি, আলেমদের দুটি মত আছে, শুনে রাখুন ভালো করে। একটি মত হচ্ছে যে নবী সাল্লাম আল্লাহ পাককে স্বচক্ষে দেখেছেন, আরেকটি মত হচ্ছে, আর সেটা হচ্ছে ঠিক, যে আল্লাহ পাককে স্বচক্ষে নবী সাল্লাম দেখেননি, তবে কথা বলেছেন, আর কথা বলার জন্য দেখা শর্ত নাই। অনেক লোকের সাথে টেলিফোনে কথা বলেছেন কিন্তু আপনার দেখেননি, তাই না? দেখেননি। অনেক লোকের সাথে অনেক লোকের বক্তব্য শুনেছেন কিন্তু আর থেকে শুনেছেন, আর থেকে শুনেছেন, বড় বড় আমির, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আপনি আর থেকে বক্তব্য শুনছেন কিন্তু আড়ে আছেন, দেখতে পাচ্ছেন না। দুনিয়াতেই যদি এটা হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষেত্রে উত্তম দৃষ্টান্ত রয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেছেন, যেমন মূসা আলাইহিস সালাম কথা বলেছেন, ওয়াকাল্লাম আল্লাহ মূসা তাকলিমা, তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের সাথে কথা বলেছেন কিন্তু স্বচক্ষে দেখেননি। এই মত হচ্ছে সঠিক, আর এই মত সাহাবায়ে কেরামদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশেষভাবে খুব শক্ত করে বর্ণনা করতেন। তার হাদিসটা শোনাই, বেশ কিছু হাদিস রয়েছে এই মর্মে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহি মুসলিম যদি কারো কাছে থাকে, মুসলিম শরীফে বাংলা অনুবাদও হয়েছে, তাতে হাদিসগুলি প্রায়গুলি এসেছে। নবী সাল্লামকে একবার জিজ্ঞাসা করা হলো যে আপনি কি আপনার রবকে দেখেছেন, হাল রাআইতা রাব্বাকা, তখন নবী বললেন নূরুন আন্না আরা, আল্লাহ তো নূর আর নূর, নূরকে আমি কি করে দেখতে পারি, আন্না আরা। তাহলে এই হাদিসে স্পষ্ট করে যে নবী সাল্লাম আল্লাহ পাককে স্বচক্ষে দেখেননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস শুনেন, মাসরুখ তাবেঈ, প্রখ্যাত তাবেঈ, তিনি বর্ণনা করেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি জিজ্ঞাসা করলাম হাল রাআ মুহাম্মাদুর রাব্বাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার রবকে আল্লাহ পাককে দেখেছেন কি, ফাকালাত, তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে সবচেয়ে বেশি যিনি ঘরের বাইরের কথা জানতেন তিনি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাই না? যাকে যে যত বেশি ভালোবাসে তত তাকে ভিতরের কথা খুলে বলে না, বলে না? হ্যাঁ, এই দিক দিয়েও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানতেন, আর তার ঘরের কথা তিনি জানতেন। মেরাজ থেকে ফিরে এসেছেন আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে প্রিয়তমা স্ত্রী, আর তার আর সবকিছু জানবেন না? যে আপনি যে গেলেন, আপনি কি রবকে দেখলেন, দেখলেন না, এইসব কথা জানবেন না তিনি? অবশ্যই জানবেন। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন এ মাসরুকের জবাবে, লাকাদ তাকাল্লামতা বিশাইইন কাফালি শারি, তুমি এমন এক প্রশ্ন করলে যাতে আমার শরীরের যে লোম শিরিয়ে উঠেছে। কি জিজ্ঞাসা করলে? এটা হতে পারে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবকে দেখেছেন? ফাকুলতো, আমি বললাম রুয়াইদা, একটু শান্ত হন। তারপরে সুম্মাকারাতু, মাসরুক বলছেন আমি একটি আয়াত পড়লাম, লাকাদ রাআ মিন আয়াত রব্বিহিল কুবরা, এই আয়াতটি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবের বড় বড় নিদর্শন দেখেছেন। ফাকালাত, তখন মা আয়েশা বলছেন আইনা ইয়াযাউবিকা ইন্নামা হুয়া জিবরিল, তুমি কি বুঝছো এই আয়াত থেকে, আল্লাহ পাকের বড় বড় নিদর্শন আল্লাহকে দেখা? তো আল্লাহ সরাসরি বলে আল্লাহকে দেখে, আল্লাহ পাকের নিদর্শন ইন্নামা হুয়া জিবরিল, জিবরাইল আলাইহিস সালামকে দেখেছেন, একটি নিদর্শন আল্লাহ পাকের। তারপরে জান্নাত জাহান্নাম আরো বহু দৃশ্য দেখেছেন, সিদরাতুল মুনতাহা দেখেছেন, বাইতুল মামুর দেখেছেন, কত কি দেখেছেন এরকম আসমানে। মান আখবারা কান্না মুহাম্মাদ রাআ রাব্বাহু, মা আয়েশা বলছেন, এখন শুনেন সহিহ মুসলিমের হাদিস, মান আখবারা, কেউ যদি তোমাকে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবকে দেখেছেন স্বচক্ষে, আও কাতামা শাইয়ান মিম্মা উমিরা বিহি, যা আদেশ করা হয়েছে তা থেকে কিছু গোপনে রেখে দিয়েছে, বাতিনি ইলম কিছু রেখে দিয়েছেন, যেমন এই পীর ভণ্ডরা বলছে তাদের খণ্ডনা দিয়ে হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু লুকিয়ে রেখে দিয়েছেন, এই বাতিনি ইলম শরীয়তের আলেমদের জানানো হয়নি, কোরআন হাদিসে ওটা খুঁজে পাবেন না। তার কোন একটি জানেন, আল্লাহ তাআলা যে সম্পর্কে আল্লাহ বলেছে ইন্নাল্লাহ ইন্দাহু ইলমুস সাআ, কিয়ামতের ইলম আল্লাহর কাছে রয়েছে, ওয়ায়ুনাজ্জিলুল গায়ব, বৃষ্টি কখন হবে সেই জ্ঞান আল্লাহর কাছে রয়েছে, ওয়ায়ালামু মা ফিল আরহাম, আর মায়ের পেটে কি রয়েছে তাও আল্লাহ পাকের কাছে এর জ্ঞান রয়েছে, যে একটি নাবালিকা মেয়েকে নিয়ে আসবেন অথবা সাবালিকা বিবাহ হয়নি আর বলবে যে পাঁচটা ছিল, এই এলেম কারো কাছে নাই, ছিল হবে না, কোন এলেম নেই আল্লাহ পাক ছাড়া কারো কাছে। আর কি অমা তাদের নাফসুন মাজা তাকসিব গাদা, আর আগামীকালকে কি করবেন এটা কেউ জানে না, আগামীকালকে সৌদি আরবে থাকবেন, হায়াতে থাকবেন, না মত যে পাড়ি দিবেন, না দেশে চলে যাবেন, সুস্থ থাকবেন না অসুস্থ থাকবেন, মাজা তাকসিব গাদান, আগামীকালকে কি করবেন, ডিউটি করতে পারবেন পারবেন না, বিছানা থেকে উঠতে পারবেন পারবেন না, কেউ জানে না। অমা তাদের নাফসুন বিআইয়ি আরজিন তামূত, তার কোন ব্যক্তি জানেন না যে কোনখানে কার মত হবে, কোনখানে কার মত, কখনো ভাবতে পারেনি যে অমুক দেশে আমি যাবো আর সেখানে গেল আর সেখানে মারা গেল, জীবনেও সেখানে যাই, মতের আগে সেখানে গিয়ে হাজির, কারণ মত তার ওখানে আছে। এই পাঁচটি কথা মায়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছে, এই তিনটির কেউ যদি একটি বলে যে কি প্রথম থেকে কি, যে কেউ যদি বলে যে মোহাম্মদ সাল্লাম রবকে স্বচক্ষে দেখেছেন, অথবা দুই নম্বর হচ্ছে কোনো কিছু শরীয়তের তাকে দেওয়া হয়েছে আর তিনি লুকিয়ে রেখেছেন, গোপন রেখেছেন, মিম্মা উমিরা বিহি, আদেশ নিষেধ কিছু করা হয়েছে, কোনো এলিম দেওয়া হয়েছে আর লুকিয়ে রেখেছেন, অথবা পাঁচটি যে গায়েব রয়েছে এই গায়েবের কোনো একটি কেউ জানে, এই তিনের কোনো একটি যদি সম্পর্কে কেউ যদি বলে, তাহলে ফাকাদ আজামা আলাল্লাহিল ফিরিয়াতা, তাহলে সেই ব্যক্তি আল্লাহর উপর চরম মিথ্যা অপবাদ পেশ করল, মিথ্যা কথা বলল আল্লাহ সম্পর্কে। তবে মোহাম্মদ আমার স্বামী জিবরুল আলাইহিস সালামকে দেখেছেন, লাম ইয়ারাহু ফি সূরাতি ইল্লা মাররাতাই, তার আসল সুরতে আসল রূপ চেহারায় জিবরুল আলাইহিস সালামের আসল রূপ চেহারায় মাত্র কয়বার দেখেছেন, ইল্লা মাররাতান, দুইবার দেখেছেন, মাররাতান ইনদা সিদরাতুল মুনতাহা, একবার সিদরাতুল মুনতাহার কাছে, যেমন আয়াতে স্পষ্ট হলো, ওয়া মাররাতান ফি আজিয়াদ, আর একবার হচ্ছে আজিয়াদ নামক স্থানে, ওয়ালাহু সিত্তু মিয়াতু জানা, আর তার ৬০০টি ডানা ছিল, পাখা ছিল, কাদ ফাদ্দাল উফুক, একটি দিগন্তকে ঘিরে ফেলেছিল, জিবরুল আলাইহিস সালাম পুরো একটি দিগন্তকে ঘিরে ফেলেছিলেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি বিষয় বর্ণনা করছেন, সেটা হচ্ছে কাফের মুশরিকদের বাতিল কিছু মাবুদের কথা, লাত উজ্জা মানাতের কথা। আরব মুশরিকরা যে লাত উজ্জা মানাত এসব দেবী দেবতার পূজা করত, আল্লাহ বলছেন আফারা আইতুমুল লাত ওয়াল উজ্জা, আচ্ছা তোমরা ভেবে দেখেছ কি লাত সম্পর্কে আর উজ্জা সম্পর্কে, ও মানাত আসসালেসাতাল উখরা, আর তৃতীয় আর একটি দেবী সম্পর্কে যার নাম তোমরা মানাত বলে থাকো, এদের সম্পর্কে, আর সালে সাতাল ওখরা মানে আরেকটি তৃতীয় আরেকটি সম্পর্কে, আলাকুম মুজাকার ওয়ালা হলো অনুসা, এই বিষয়টিকে আগে একটু বর্ণনা করা যাক যে লাত উজ্জা মানাত এই দেবীদের নামগুলি তারা আল্লাহর নাম থেকে নিয়েছিল, আর মুশরিকরা আল্লাহর নাম থেকে সেগুলিকে বের করেছিল যাতে করে এর ধর্মীয় রং দেওয়া যায় আর সহজে লোকেরা এই মূর্তি পূজা করে। লাত নামটি নিয়েছিল এলাহ থেকে, লাত নাম নিয়েছিল এলাহ থেকে বা আল্লাহ থেকে, আল্লাহ থেকে লাত, আল্লাহ পুরুষ আর লাত হচ্ছে স্ত্রীলিঙ্গ। উজ্জা আজিজ থেকে নিয়েছিল, আজিজ পুরুষ আর উজ্জা হচ্ছে উজ্জা দেবী, উজ্জা দেবী যেমন হিন্দুদের দেবীও আছে দেবতাও আছে, ওই রকম আরব মুশরিকরা পূজা করত দেব দেবীর। মানাত শব্দটি নিয়েছিল, মানাত নামটি নিয়েছিল দেবীর মান্নান থেকে, আল্লাহর একটি নাম হচ্ছে আল মান্নান, এ মান্নান থেকে নিয়েছিল আর মানাত, এইভাবে নাম রেখেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন একে কোরআনে কারীমের একটি আয়াতে ইলহাদ আল্লাহর নামে বলেছেন, আল্লাহর নামকে বক্র করে নিয়ে যাওয়া, আল্লাহর নামকে দেব দেবীর নামের দিকে নিয়ে যাওয়া, আল্লাহর নাম থেকে দেব দেবীর নাম রাখা, ইন্নাল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি, যারা আল্লাহর নামে ইলহাদ করে থাকে, বক্র পথ অবলম্বন করে থাকে, তাদের কঠোর শাস্তির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। তো এই আরব মুশরিকরা এই দেব দেবীগুলির পূজা করত, আর এইসব সম্পর্কে তাফসীর কারগণ লিখেছেন যে এই দেবীগুলি কোথায় কোথায় থাকত, তার সামান্য কিছু উল্লেখ করা যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে যখন মক্কা বিজয় করলেন, লাম্মা ফাতাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা, বাআসা খালিদ ইবনে ওয়ালিদ ইলা নখলা, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নখলা নামক স্থানে পাঠালেন, মক্কা এবং তাইফের মাঝখানে নখলা নামক জায়গা, তাইফ থেকে যখন দাওয়াতের কাজ করে যখন সেখান থেকে ফিরে আসছিলেন নিরাশ হয়ে, যখন তাইফের লোকেরা ইসলাম কবুল করলো না, এই নখলা নামক স্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছিলেন, সেখানে জিনেরা গিয়ে সাক্ষাৎ করেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, কোরআন শুনেছিল, এই নখলা নামক স্থানে পাঠালেন। ওয়াকানাত বিহা উজ্জা, সেখানে উজ্জা দেবী ছিল, তাহলে উজ্জা দেবী মক্কা এবং তাইফের মাঝখানে এই নখলা নামক স্থানে ছিল। ফাতাহা খালিদ ওয়াকানাত আলা সালাসে সামুরাত, খালিদ বিন ওয়ালিদ আসলেন, দেখলেন সেখানে তিনটি বাবলা গাছ আছে, ফাকাতা সামুরাত, বাবলা গাছগুলিকে কেটে ফেলে দিলেন, গাছগুলি সব থান থান বুঝেন তো, আস্তানা, হিন্দুদের যেমন ওই সব আস্তানা থাকে, মুসলমানদের আস্তানা হয়ে গেছে সব, ঢেলাপীর টানাপীর গাছে টানা বনছে, নাম টানাপীর আছে, আমাদের পশ্চিমবঙ্গে আছে, বাংলাদেশে থাকতে পারে, বিভিন্ন দেশে আছে টেনাপীর। তারপরে নিজামুদ্দিন আউলিয়ার কবরে ওখানে গেলাম, মাজার বলা তো ভুল যেহেতু বিদাতি কথা, তো সেখানে গিয়ে দেখছি হিন্দু মহিলা দ্বারা, মুসলিম মহিলা, খ্রিস্টান মহিলা, ওই শিখ বুঝতে পারছি, শিখের আগে পুরুষ নারী সব আসছে শিখ, ওরা ওরাও এসে তেনা বাঁধছে ওই জালিগুলোতে, যে কবরের যে জালিটা আছে ওই জালিতে তেনা বাঁধছে তেনাপীর। আর একটি দেখেছি গাছ, একটা গাছ আছে হিন্দুদের আস্তানার ওই মন্দিরের মতো গাছ আছে, পুতুল নেই কিন্তু সেখানে ঢেলা মারছে, যে কেউ আছে একটা ঢেল মারছে, যেমন জামরাকে পাথর মারে হজের সময় হাজিরা, ওখানে করে ঢেল মারছে, আর ঢেলে পালা লেগেছে, ঢেলে কি ব্যাপার, ঢেলে পালা লেগে, আমাদের এক ভাই আছে ওদের এলাকায়, এক জলসায় গেছিলাম তো ওখান থেকে ফিরে আসতে দেখছি ঢেলা ঢেলা, এত ঢেল কেন, জিজ্ঞাসা করলাম এলাকার লোককে, বলছে এটা হচ্ছে ঢেলা পীরের মাজার, তো হিন্দুদের আর মক্কার মুশরিকদেরকে এই কবর পূজারীরা হারিয়ে দিয়েছে, কম্পিটিশনে হারিয়ে দিয়েছে শীত করতে করতে। এই বাবলা গাছগুলিকে কেটে ফেলে দিল হাদামাল বাইতা, আর ওখানে যে যে ঘর ছিল শিরকি ঘর মন্দির সেটাকে ভেঙে ফেললেন। আল্লাযি কানা আলাইহা সুম্মা আতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাছে আসলেন খালিদ বিন ওয়ালিদ। ফাখবারহু বলেন এই কাজ করে আসনা, ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ইরজি যাও, ফাইন্নাকা লাম তাসনা শাইয়ান, কিছুই করতে পারোনি, যাও আবার যাও তুমি। যেই গাছে তলায় পূজা হইতো মুশরিকদের, গাছ কেটে ফেলে দিলেন, তিনটি গাছ ছিল বাবলা গাছ, ঘরটাকে ভেঙে ফেলে দিলেন, যে মন্দিরের ঘর ছিল সেটা ভেঙে ফেলে দিলেন। তারপরে নবী বলছে এর যে যাও ফিরে যাও, লামতাসনা সেইখানে এখনো বাকি আছে, কিছুই করতে পারো না তুমি, উজ্জা দেবীর এখনো ওখানে আস্থানা আছে। সারা যা খালেদ খালেদ অনেক ফিরে আসে, ফালাম আফতারা ফুসাদান, আশেপাশে যেসব ওই এরা যারা ওই পুজো পাঠ করে তাদেরকে কি বলে, যারা পূজা টুজা দেয়, তো যারা এক কথায় যারা ওই পূজা টুজো দেয় সাদানা, এরা যখন দেখলো অহম হাজাবাত আম আনুফিল হেয়াল, তারা বিভিন্ন রকমের বিভিন্ন রকম ভাবে তারা আত্মরক্ষার চেষ্টা করলো, অহম ইয়াকুলু না, আর তারা বলছিল ইয়া উজ্জা ইয়া উজ্জা, উজ্জা দেবীকে তারা ডাকছিল। ফাতাহা খালিদুন, খালিদুন বলি সেখানে পৌঁছিলেন, ফাইজা ইমরাতুন আউরিয়ানা নাসিরাতুন সারাহা, দেখলেন যে এক মহিলা উলঙ্গ অবস্থায়, উলঙ্গ অবস্থায় না সেরকম সারাহা, আর চুলগুলি বিক্ষিপ্ত খোলা, চুলগুলি বিক্ষিপ্ত আছে, তাহা সু তোরা বালার আছে, হা ধুলো মাটি নিচ্ছে আর মাথায় ধুলো দিচ্ছে, মাথা আচড়াচ্ছে, হাই আফসুস হাই আফসুস করছে যে হাই গেল আমার আত্মা না গেল আমার আত্মা না গেল। ফাগামা সাহাবি সাইফ, এই মহিলাকে দেখে তরবারি দিলেন আঘাত একবারে, খালিদিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত্তা কাতালা, হত্যা করে দিলেন। সুম্মা রাজা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে ফিরে আসলেন, পাঁচবার এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়বার ফিরে গিয়ে এক উলঙ্গ মহিলাকে পেলাম আর মাথার চুল বিক্ষিপ্ত হয়েছিল, দিলাম একটা আঘাত করে শেষ করে দিলাম। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিলকাল উজ্জা, এই হচ্ছে উজ্জা দেবী, ওই শয়তান, শয়তান মহিলা। যে তাহলে মনে রাখবেন এই হাদিস প্রমাণ করে এবং এটা সত্য যে এই যে প্রতিমা পূজা হচ্ছে এখন হোক আর তখন হোক, এ শুধু মাটির পূজা নয়, প্রত্যেকটি প্রতিমা মাটির পিছনে শয়তান আছে, জিন আছে যার পূজা হচ্ছে। এই জন্য ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার বাবা কি ছিল, মূর্তি তৈরি করতো, প্রতিমা তৈরি করতো, প্রতিমা বিক্রি করতো আর প্রতিমা পূজা করতো, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম এই কথা বলেননি যে বাবা তুমি মূর্তি পূজা করো, ইয়া আবাতে লা তাবুদি শয়তান, কি বলেছিলেন, ইয়া আবাতে হে সম্মানিত আব্বা, হে প্রিয় আব্বা, লা তাবুদি শয়তান, শয়তানের পূজা করিয়েন না, শয়তানের পূজা করিয়েন না। এইরকমই যে কোনো জায়গায় আল্লাহ ছাড়া অন্য কেউ সিজদা হয় সেখানে শয়তান জিনের আসর থাকে, এই যে সব মাজারে আল্লাহ ছাড়া অন্য কেউ সিজদা হচ্ছে এখানে শয়তানি খেলা চলে। এই জন্য এখানে কিছু অলৌকিকত দেখা যায় যেগুলো কেউ অনেকে কেরামতি ভেবে নেয়, জি কেরামতি ভেবে নেয়। তো হয়ে গেল তাহলে উজ্জা দেবীর কথা। লাত কোথায় ছিল, লাত সম্পর্কে দুটি মত আছে, লাত সম্পর্কে একটি মত হচ্ছে লাত বিনা তাসদীদে লাত করবেন, তাহলে এটা এই শব্দটি কি নিত তারা এলাহ বা আল্লাহ থেকে লাত দেবী। আর কেউ কেউ বলেছেন লাত শব্দটি তায়ে তাসদীদ দিয়ে পড়তে হবে লাত, তাহলে তায়ে তাসদীদ দিয়ে হলে ওটা এর উৎপত্তি হচ্ছে এই শব্দটির লাত্তা এলুত্তু থেকে, লাত্তা এলুত্তু মানে ছানা, ছানা বুঝেন তো, আটা ছানা ছাতু ছানা। তো এক নেক লোক ছিল প্রাচীন যুগে মক্কায়, যেই ব্যক্তি হজের মৌসুমে চলে আসত মিনা মুজদালিফা আরাফায় হাজিদের খেদমতে ছাতু শান্ত, কানা ইয়ালুত্ত সবিকা লিল হুজ্জাজ, হাজিদের জন্য ছাতু শান্ত, আর ছাতু সেনে ঘোল করে তাদেরকে খাওয়াইতো, সেনে খাওয়াইতো ঘোল করে খাওয়াইতো। যখন ওই লোকটি মারা গেল তখন আরো মুশরিকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের 300 বছর আগে মূর্তি পূজা শুরু, তার আগে মূর্তি পূজা ছিল না, তার আগে ইব্রাহিম আলাইহিস সালামের 70 দিন ছিল মক্কায়। এই 300 বছরের মধ্যে এই লাত নেক লোকের পূজা শুরু হয়ে গেল, যে ভালো মানুষ ছিল, আল্লাহর ওলি ছিল, সুতরাং ওর পূজা শুরু হয়ে গেল মূর্তির আকারে, নেক লোকের মূর্তি তৈরি করে পূজা শুরু হলো। আর নেক লোকের আরেকটা তরিকা পূজা হয়েছে, সেটা হচ্ছে তার মাটি দিয়ে, অথবা মাটি দাফন হয়নি এটা ধরে নেওয়া হয়েছে যে এখানে অমুক আউলিয়ার মাজার আছে, অমুক ওলির কল্লা আছে, কল্লা শাহের মাজার না কেল্লা শাহ বলছে না, হ্যাঁ ওই কল্লাকে কেল্লা বানিয়ে দিয়েছে, কিন্তু আসলে কল্লা ওর কেসটা আছে, ওর কেসটা আপনাদের ওই ওইসব লোকের ওই এলাকার লোকেরা শুনিয়েছে আমাকে, যে ও লোকের মাথা এক জায়গায় পাওয়া গেছিল আর ধর আরেক জায়গায়, সুতরাং তার ধর যে বডিটা বডি দাফন এক জায়গায় হয়েছে আর মাথার দাফন আরেক জায়গায় হয়েছে, যেখানে মাথার দাফন হয়েছে ওটা হচ্ছে কিল্লা শাহের মাজার। হ্যাঁ, আজান দিয়েছিল তখন কল্লা পড়ে গেছিল, এই যে ভাইয়ের কাছে খবর আছে। তো এইভাবে নেক লোকদের পূজা হয়েছে, হয় প্রতিমা তৈরি করে আর না হলে কবর মাজারের আকারে পূজা হয়েছে। বলছেন যে ইবনে ইসহাক প্রখ্যাত ঐতিহাসিক এবং সিরাত রচয়িতা, তিনি বলছেন যে কানাতে লাতুল সাকিব বি তাইফ, তাইফে এই প্রতিমা ছিল, সাকিব গোত্র পূজা করত। ওয়াকানা সাদানাতু হজাবহা বানি মুতাইব, এই খানদানের লোকেরা। وقد بعث اليها رسول الله بن المغيرة بن شعبة ابو سفيان ثقف بن حرب هذا ما هو جعل مكانها مسجدا بالطائف যেই জায়গায় এই লাতের পূজা হইতো সেই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েব বিজয় হইল তখন মুগীরা বিন শোবাকে পাঠালেন, আবু সুফিয়ানকে পাঠালেন, আর এরা গিয়ে সেই মন্দিরকে ভেঙে ফেললেন এবং সেগুলিকে ধ্বংস করে দিয়ে জাআলা মাকানা মসজিদান, মসজিদ তৈরি করলেন ওই জায়গায় তায়েফে, তায়েফের যে বড় মসজিদ যেটি ওইখানে আছে। আর মানাত কোথায় ছিল? কালা ইবনে ইবনে ইসহাক বলছেন প্রখ্যাত ঐতিহাসিক, ওয়াকানাত মানাত লিল আওস ওয়াল খাজরাজ, মদিনায় আওস এবং খাজরাজ এই দুটি গোত্র মুশরিক বংশ ছিল, যারা পরবর্তীকালে ইসলাম কবুল করার পরে আনসার হইল, এদের নাম আনসার নাম হল এদের। তো এরা এই এই মানাতে পূজা করতো। আমান দানা বেগি নেহিম, আর যারা এদের ভক্ত ছিল অনুসারী ছিল, মিন আহলি আসরা মদিনার আশেপাশের লোকের, আলা সাইলিল বাহরি মিন নাহিয়াতিল মুসাল্লাল বি কুদাইব, কুদাইব নামক স্থানে ছিল যেটা লোহিত সাগরের দিকে, মদিনা থেকে লোহিত সাগরের দিকে যেতে, অর্থাৎ বর্তমান যে এম্বু বদর এদিকটা লোহিত সাগরের দিকে এই দিকে ছিল। ফাবাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ান সাখর বিন হারফ হাদা মাহা, আবু সুফিয়ানকে বললেন যে যাও তুমি গিয়ে এই যে মানাতের যে আস্তানা আছে মন্দির আছে সেটা ভেঙে আসো, তিনি ভেঙে এসেছিলেন। আর এছাড়াও যেসব আস্তানা ছিল মুশরিকদের আর সেখানে প্রতিমা পুতুলের পূজা হইতো, সেগুলি মক্কা বিজয়ের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে সেগুলিকে ভেঙে ফেলা হয়েছে, যেসব কথা এখানে উল্লেখ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করছেন আলাকুমুল যাকারু ওয়ালাহুল উনসা। আচ্ছা, এই যে লাত উজ্জা মানাত এই তিনটি দেবীর কথা আল্লাহ পাক বললেন, তোমরা কি ভেবে দেখেছো কি? তারপর আল্লাহ কিছু বললেন না, কি ভেবে দেখেছো? ভেবে দেখার বিষয় রয়েছে, তা আল্লাহ ভেবে দেখতে বলেছেন, ভেবে দেখেন আপনি যে এরা কথা বলতে পারে না, কথা বলতে পারে প্রতিমা কথা বলতে পারে, কথা বলতে পারে না, নড়াচড়াও করতে পারে না, নড়াচড়াও করতে পারে না, তাদের যদি কেউ অনিষ্টর ইচ্ছা করে যে ভেঙে ফেলবো আত্মরক্ষাও করতে পারে না, কি হয়েছে তাও বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ভাঙা ঘটনা তো জানো, জিজ্ঞাসা করো, এই বড়কে জিজ্ঞেস করো, বলুক কে ভেঙেছে। তো চিন্তা করে দেখো যে এগুলি কি করে পূজা করে, এত জ্ঞানী মানুষ, বিচক্ষণ মানুষ, মন্ত্রী হয়েছে, মিনিস্টার হয়েছে, পিএইচডি করেছে, ডক্টর হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, আর এত সুন্দর জ্ঞানবান মানুষ গিয়ে মূর্তি তৈরি করে হবে চিন্তা করছো, আশ্চর্য কথা, মৃত ব্যক্তি মারা গেছে তার তার কবরে গিয়ে চিন্তা করছো, একটু বিবেক করা উচিত, কি করে চিন্তা করো মানুষ সেখানে গিয়ে চিন্তা করতে পারে যার সম্পর্কে তার জানা আছে তিনি সর্বশক্তিমান একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আলাকুম যাকার ওয়ালাহুল উনসা তিলকা ইজান কিসমাতুন জিজা। আরেকটি বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বর্ণনা করেছেন, সেটা হচ্ছে যে আরব মুশরিকরা বলতো যে ফেরেশতারা আল্লাহর মেয়ে, আল মালায়েকা বানাতুল্লাহ, ফেরেশতারা কি আল্লাহর মেয়ে। এবং কিছু কিছু গোত্র ছিল আরবে যারা ফেরেশতাদের পূজা করত, মালায়েকার পূজা করত, তাদেরকে দেবী মনে করত আর আল্লাহর মেয়ে মনে করে পূজা করত, এভাবে শিরক ঢুকেছিল তাদের মধ্যে। আল্লাহ বলছেন যে আশ্চর্যের কথা যে তোমাদের, তোমরা মখলুক আমার সৃষ্টি, তোমাদের তো পুরুষ সন্তান, কারণ তোমরা মেয়ে সন্তান চাও না, আরবরা মেয়ে সন্তানকে পছন্দই করতো না, বরদাস্তি করতো না, জীবন তো দাফন করে দিত, তোমরা মেয়ে সন্তান চাও না, তোমরা তো পুরুষ সন্তান চাও, আর আল্লাহ পাক ওয়ালাহু মানে আল্লাহ পাকের জন্য মেয়ে সন্তান, ইকুন নির্বাচন, ইকুন ভাগ বাটুয়ারা। আল্লাহ বলছেন তিলকা ইজান কিসমাতুন জিজা, এভাবে যদি তোমাদের মধ্যে রাখা হয়, আমি আল্লাহকে বাদ দিয়ে তোমাদের মধ্যে ভাগ করা হয়, যে দুইজন ভাগ করছো, যে দেখো তুমি মেয়ে না আমি ছেলে নিচ্ছি, এই ভাগটা কেমন হবে? চারটা ছেলে আছে, চারটা মেয়ে আছে, তুমি চারটা মেয়ে না আমি চারটা ছেলে নিচ্ছি, যদি এরকম কেউ ভাগ করে তো ভাগটা কি হবে? ইনসাফের ভাগ হবে না জুলুম হবে? আল্লাহ বলছেন আপোষে তোমরা যদি এরকম ভাগ বটোয়ারা করো, তিলকা ইজান, তাহলে এই ভাগ কি হবে? ইসমাতুন জিজা, বড়ই অসঙ্গত ভাগ বটোয়ারা হবে। দিজা মানে বাঁকা, বাঁকা ভাগ বটোয়ারা মানে অসঙ্গত, অবিচার করা হবে, যে কাউকে শুধু মেয়ে দিয়ে দিলে আর তুমি শুধু ছেলেই নিয়ে নিলে না। ওকেও যদি চারটা চারটা থাকে, দুটো মেয়ে ওকে দাও, দুটো ছেলে ওকে দাও, তুমি দুটো মেয়ে নাও দুটো ছেলে, তাহলে না নাই বিচার হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য শুধু মেয়ে সাব্যস্ত করলে, আর তোমাদের জন্য শুধু তোমরা পছন্দ করো ছেলে, এ কোন ভাগ বটোয়ারা তোমাদের? জালেমান ভাগ বটোয়ারা। আল্লাহ পাক বলছেন ইন হিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, এই যে দেবদেবীর নামগুলি, এগুলি কোন কিতাবে আল্লাহ নাযিল করেননি, কোন ধর্মে নেই। তাহলে এই আয়াত স্পষ্ট করে যে পৌত্তলিকতা, শিরক কোন ধর্ম নাই, মানব রচিত, মানুষের তৈরি করা। ধর্ম হচ্ছে তৌহিদ। আদম আলাইহিস সালামের দিন তৌহিদের দিন ছিল, নূহ আলাইহিস সালামের দিন তৌহিদের দিন ছিল, ইব্রাহিম খলিলুল্লাহর দিন তৌহিদের দিন ছিল, যত আম্বিয়া রাসূল মূসা ঈসা সমস্ত আম্বিয়া রাসূলগণ সমস্ত তারা দিন নিয়েছেন, আল্লাহর একত্বের দিন নিয়ে এসেছেন। আর এই যে দেব দেবীগুলি আছে, ইনহিয়া ইল্লা আসমা, আল্লাহ বলছে এগুলি নাম মাত্র। সাম্মাই তুমুহা আন্তুম ও আবাহকুম, এই নামগুলি তোমরা রেখেছো এবং তোমাদের পূর্বপুরুষ বাপদাদারা রেখেছে। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ এসবের কোন সনদ দলিল প্রমাণ নাযিল করেননি। ইয়াত্তাবিউনা ইল্লা যান, এরা শুধু অনুমানের অনুসরণ করে। এই নামগুলি কিভাবে রাখলো? আল্লাহর নাম থেকে লাত নিয়ে আসলো, আজিজ আজিজ থেকে উজ্জা নিয়ে আসলো, মান্নান থেকে মানাত নিয়ে আসলো, কোত্থেকে এই নামগুলি আসলো? আছে আল্লাহর কোন কিতাবে, তাওরাত ইনজিলে আছে, সোহফে ইব্রাহিম আর মুসায় আছে নাকি? না, কোথাও নাই। তাহলে কোত্থেকে পেল? আল্লাহ বলছেন এর এগুলি হইল তাদের অনুমান। আমাদের দেবীর নাম লাত রাখি আর এলা থেকে নামটি রাখা হইল, উজ্জা রাখি আর আজিজ থেকে নামটি নেওয়া হইল, অনুমান, সব খেয়াল খুশি কথা এদের। ওয়ামা তাহওয়াল আনফুস, এক হচ্ছে অনুমান ভিত্তিক কথা, যা অধিকাংশ অনুমান মানুষের ভুল হয়, ধারণা অনেক সময় ভুল হয়। ওমা তাহওয়াল আনফুস, আর যা তাদের প্রবৃত্তি চাইল, ওমা তাহওয়াল আনফুস, মনে যা চাইল তাই রাখল। ওয়ালাকাদ জাআহুম মির রব্বিহিমুল হুদা, অথচ তাদের কাছে তাদের রবের পক্ষ থেকে দিক নির্দেশনা হেদায়েত এসে গেছে, হেদায়েত আসার পরেও তারা কবুল না করে এসব করেছে। প্রত্যেক যুগে আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন এবং তাদেরকে হিদায়াত করেছেন। আমলিল ইনসানে মা তামান্না, তারপর আল্লাহ বলছেন আচ্ছা বলো, তোমরা শিরক কুফরের উপর আছো, পাপের উপর আছো, বাতিল পথে আছো, তারপরে তোমাদের আকাঙ্ক্ষা যে তোমরাই জান্নাতি, তোমরাই সঠিক ধর্মে আছো, আর মুহাম্মদ হচ্ছে সাবি, মুহাম্মদকে তারা কি বলতো? সাবি মানে বিধর্মী, বিধর্মী বলতো। মক্কার মুশরিকরা বলতো সাবাতা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি তো বেদিন হয়ে গেছো, বিধর্মী হয়ে গেছো। যেমন আপনি যদি সহি আকিদা নিয়ে যান দেশে, সহি সুন্নতের কথা বলেন, বলে কি নিয়ে এলেন আপনি, কোন গুমরাহী নিয়ে আসলেন, নতুন কথা নিয়ে আসলেন আপনি? জি, তো বাতিল পন্থী এরা এইরকমই বলে থাকে। আল্লাহ বলছেন যে আমলিল ইনসান মা তামান্না, মানুষ কি তাই পাবে যা আকাঙ্ক্ষা করে? আকাঙ্ক্ষা করলে হবে না আমরাই হক পথে আছি আর আমরাই জান্নাত পাবো, মোহাম্মদ তুমি ভুল পথে, যে তুমি জাহান্নামের পথে, সর্বনাশ তোমার হবে, বিপদ আসবে তোমার। ওরা অপেক্ষাই থাকতো, আর মুশরিকরা অপেক্ষা ছিল যে মোহাম্মদের উপর কখন যে বিপদ আসে আর আমাদের দেব দেবীগুলির মায়ের কখন যে পড়ে, এর কথা বলতো তারা। কিন্তু আল্লাহ হকের ফয়সালা করে দিলেন। আল্লাহ পাক বলছেন যে মানুষ আকাঙ্ক্ষা করলেই যে আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে তা নয়, বরং সঠিক পথে আকাঙ্ক্ষা হইতে হবে এবং আকাঙ্ক্ষার সাথে আমল হইতে হবে। আপনি যদি আকাঙ্ক্ষা করেন যে জান্নাত নেব, তো আমল হইতে হবে সেই রকম। আল্লাহ বলছেন যে আকাঙ্ক্ষা করলেই মানুষ তা পায় না, ফালিল্লাহিল আখিরাতুল উলা, কারণ একমাত্র আল্লাহ হচ্ছেন মালিক পরকালের এবং ইহকালের, ইহকাল পরকালের সমস্ত কল্যাণের মালিক যখন আল্লাহ, সুতরাং আকাঙ্ক্ষা করলে হবে না, আল্লাহ পাককে রাজি করতে হবে, আল্লাহ পাকের তৌহিদের অনুসারী হইতে হবে, আল্লাহ পাকের রাসূলের অনুসারী হইতে হবে এবং সঠিক পথে নিজের আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করতে হবে। তারপরে আল্লাহ পাক বলছেন ওয়াকাম মিন মালাকিন ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়াকাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআন ইল্লা মিন বাদি আন ইয়াযান আল্লাহু লিমান ইয়াশাউ ইয়ারদা, এখানে আল্লাহ পাকের ফেরেশতাদের কথা বলছেন যে আসমান জমিনে আসমানে বহু ফেরেশতা রয়েছে, কাম্মিম মালাকিন ফিস সামাওয়াত, আসমানে বহু ফেরেশতা রয়েছে। এই কামকে কাম খাবরিয়া বলা হয়, কাম মানে এক কাম মানে কত হয়, যেমন কাম রিয়াল মানে কত রিয়াল, কাম রিয়াল ইন্দার তোমার কাছে কত টাকা আছে, কত রিয়াল আছে, এটা হচ্ছে কাম ইস্তিফহামিয়া জিজ্ঞাসা মূলক। আর এটা হচ্ছে কাম খাবরিয়া, এখানে কাম খাবরিয়া, কাম্মিম মালাকিন কত শত ফেরেশতা আছে, এ অর্থ জিজ্ঞাসা নয়, এটা ইস্তিফহাম নয়, বরং কাম্মিম মালাকিন ফিস সামাওয়াত, আসমানে কত শত ফেরেশতা রয়েছে, লা তুগনি শাফাআতুহুম শাইআন, তাদের সুপারিশ কোনো কাজে আসতে পারে না, তাদের সুপারিশও কোনো কাজে আসবে না। আল্লাহ বলছেন ইল্লা মিন বাদি আন ইয়াযানাল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারযা, যতক্ষণ পর্যন্ত এই দুইটি শর্ত পূরণ না হবে। আল্লাহ পাক ফেরেশতাদের সাফাতের কথাই কেন বললেন, এই জন্য বললেন যে তাদের এই মুশরিকদের ধারণা ছিল যে আমাদের দেব দেবীরা সুপারিশ করবে, দেব দেবীরা সুপার লাত উজ্জা মানাত হোবাল এসব সুপারিশ করবে। আল্লাহ পাক বললেন এই মানাত আর হোবাল আর লাত এসবের সুপারিশ করা তো দূরের কথা, আসমানের উপরে আছে যেসব ফেরেশতারা, জমিনে নয় আসমানের উপরে ফেরেশতা আছে, জিব্রাইল মিকাইল ইসরাফিল মালাকুল মওত মনকার নাকির বহু ফেরেশতা, আর অসংখ্য ফেরেশতার নাম আমরা জানি না, সেসব ফেরেশতাও আল্লাহর দরবারে সুপারিশ করতে সাহস করবে না এবং তাদের সুপারিশ কোনো কাজে আসবে না, করার ক্ষমতা হবে না, যতক্ষণ পর্যন্ত মিম্বাদে আইয়াজানাল্লাহ ইল্লা মিম্বাদে আইয়াজানাল্লাহ। তবে কখন সুপারিশ হবে ফেরেশতাগণের, যারা নেক যারা সৎ, কখন আল্লাহ পাকের নাফরমানি করেন না, তাদের সুপারিশ কখন হবে, যখন আল্লাহ পাক অনুমতি দিবেন। তাহলে সুপারিশের জন্য প্রথম শর্ত হচ্ছে মিম্বাদে আইয়াজানাল্লাহ লিমাইয়াশা, যাকে আল্লাহ চাইবেন, যাকে আল্লাহ চাইবেন অনুমতি দিবেন, বা লেমাইয়াশা যার জন্য আল্লাহ চাইবেন, প্রথম কথা অনুমতি। তাহলে ফেরেশতাকে আল্লাহ পাক অনুমতি দিবেন তাহলে সুপারিশ করতে পারবেন, মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ পাক অনুমতি দিবেন তাহলে সুপারিশ করবেন, লেমাইয়াশা এবং যার জন্য আল্লাহ অনুমতি দিবেন, লেমাইয়াশা এই শ্রেণীর গুণাগারদের জন্য সুপারিশ করতে পারো, কিন্তু মুশরিকের জন্য ফামাতান ফাহুম সাফাতু সাফিন, সুপারিশকারী সুপারিশ কোনো কাজে আসবে না, আর আল্লাহ পাকের অনুমতি ছাড়া কোনো সুপারিশ হবে না। এক শর্ত ওয়ায়ারদা, এবং যার জন্য আল্লাহ রাজি হবেন যে ঠিক আছে এর জন্য সুপারিশ করতে পারবো, দুইটি শর্ত, এক হচ্ছে সুপারিশকারীর জন্য আল্লাহ পাকের অনুমতি পারমিশন, দ্বিতীয় হচ্ছে যার জন্য সুপারিশ করা হবে তার জন্য আল্লাহ পাকের সন্তুষ্টি, যে অসুবিধা নেই এই গুণাগার হইলেও অল্প গুণা আছে এর জন্য সুপারিশ করো, এর গুণাগুলি ফাসেকির মধ্যে সীমাবদ্ধ আছে, শিরকি গুণা নেই, কুফরি নেই, ইমান ভঙ্গকারী ইসলাম ভঙ্গকারী গুণা নেই, সুতরাং সুপারিশ করো। তাহলে তাদের যে ভ্রান্ত ধারণা সুপারিশ সম্পর্কে ছিল, বলতো তারা যে আমরা এই দেবদেবীদের পূজা করেছি কি জন্য, হাওলাই সোফা আওনা ইন্দাল্লাহ, এরা আমাদের আল্লাহর নিকট কি করবে, সুপারিশ করবে, তারই খণ্ড আল্লাহ বলেছেন। তারপর আল্লাহ পাকের সাথে ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, নিঃসন্দেহে যারা পরকালে বিশ্বাসী নয় কাফের, লা ইউসাম্মুনাল মালায়েকাতা তাসমিয়াতাল উনসা, তারা ফেরেশতাদের নামকরণ করে স্ত্রীবাচক নামে, ফেরেশতাদের নামকরণ তারা করে স্ত্রীবাচক নামে, অর্থাৎ তারা কি বলতো পরকালে অবিশ্বাসী এই আরবের মুশরিকরা যে আল মালায়েকাতা বানাতুল্লাহ, ফেরেশতারা হচ্ছে আল্লাহ পাকের মেয়ে, জিব্রাইল মেয়ে, ইসরাফিল আল্লাহর মেয়ে, সব আল্লাহর মেয়ে বলতো তারা, অমালাহুম বিহি মিন ইলম, এ সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই, অথচ ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান, তারা শুধু তাদের ধারণার অনুসারী, ওয়া ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, আর মনে রাখবে যে মানুষের ধারণা বা অনুমান সত্যের মোকাবেলায় কোনো কাজে আসে না, লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, সত্যের মোকাবেলায় ধারণা পেশ করবেন, ধারণা কোনো কাজে আসবে না, আপনার ধারণা ভিত্তিহীন ধারণা, আপনার অনুমান ভিত্তিহীন অনুমান, কিন্তু হক হচ্ছে এমন এক বস্তু, এমন এক বিষয় যা দলিল দ্বারা প্রমাণিত, হক হচ্ছে কোরআন এবং হাদিসের দলিল দ্বারা প্রমাণিত, সুতরাং হকের সামনে, হকের মোকাবেলায়, সত্যের মোকাবেলায় এই ধারণা অনুমান কোনো কাজে আসবে না। ফা আরিদ আম্মান তাওয়াল্লা আন যিকরিন, আল্লাহ পাক এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়ে বলছেন যে এরা যদি নাই শুনে তোমার কথা, মক্কার লোকেরা, আশেপাশের লোকেরা, তাইফের লোকেরা, ফা আরিদ, হে নবী তুমি এড়িয়ে চলো বা মুখ ফিরিয়ে নাও ওই ব্যক্তি থেকে, মান্তাওয়াল্লা যে বিমুখ হয়ে যায়, আন যিকরিনা আমার উপদেশ থেকে, আমার উপদেশ অর্থাৎ আল কোরআনুল কারীম থেকে, তোমার হাদিস থেকে, তোমার আদর্শ থেকে যদি কেউ মুখ ফিরিয়ে নেয় তাকে এড়িয়ে চলো তুমি, আর তার পিছনে পড়তে যেও না। ওয়ালাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনিয়া, এরা শুধু পার্থিব জগৎ চায়, পয়সা চায়। কোথায় পয়সা আছে, কোথায় নেতৃত্ব আছে, কোথায় পেট আছে, সেখানে হাজির দিয়ে। কিন্তু এরা আল্লাহকে চায় না, আল্লাহর দিন চায় না, আল্লাহ পাকের কিতাবের অনুসরণ করতে চায় না, এরা আমার উপদেশ নিতে চায় না, তাদের থেকে মুখ ফিরিয়ে নাও তুমি। যালিকা মাবলাগুহুম মিনাল ইলম, এই হচ্ছে তাদের বিদ্যার দৌড়। আমরা বলি না আমাদের ভাষায় আপনার বিদ্যার দৌড় এতটাই, এটা শিক্ষিত লোক যদি ভুল কাজ করে কি বলবেন, আপনার বিদ্যার দৌড় এতটাই যে আপনার বিদ্যা এরকম কাজ করালো আপনাকে। আল্লাহ পাক বলছেন যে এই মক্কার মুশরিক আরবের কাফের যারা যারা আপনার বিরোধিতা করেছে, যালিকা মাবলাগুহুম মিনাল ইলম, এদের এলমের দৌড় বিদ্যার দৌড় হচ্ছে পেট। কলাম ইউরিদুল্লাহ হায়াতাদ দুনিয়া, পেট চায় বাস, নেতৃত্ব চায়, নারী চায় বাস, ভোগ বিলাস করতে চায়, আর কিছু চায় না। পরকাল চায় না, এরা পরকালের শান্তি চায় না, জান্নাত চায় না, সত্যর সন্ধান করতে চায় না, হক পথ এরা যাচাই বাছাই করতে চায় না। আজকাল আমাদের সমাজে যারা এই এইরকম হুজুরেরাই তো নানা মত পেশ করে, আমরা কোন দিকে যাব কোনোটাই না, আমরা কোন দিকে যাব কোনোটাই না, নামাজেও না, হ্যাঁ তৌহিদও না, সুন্নাতও না, কোনোটাই যাব নাস্তিক বেদী। হক বাতিলের মাঝে কোনো যাচাই করলো না, তাকে আল্লাহ পাক বিবেক দিয়েছেন, তার উপরে যে শরীয়ত নাজিল করেছেন, তাকে যে জবাবদেহি করতে হবে যে তুমি তোমার ইমান ইসলামের উপর ছিলে কিনা, না সবকিছু হুজুর আলেম যারা ইখতিলাফ করেছে, নানা মত পেশ করেছে, ওদের উপরে দোষ চাপিয়ে দিয়ে সে সরে গেল ইসলাম থেকে। আজকাল মুসলিম সমাজে এদেরই সংখ্যা বেশি, এইসব নিয়ে আমাদের সব ঢুকে লাভ নাই, যা ওদের জন্য ছেড়ে দাও, মোল্লার দৌড় মসজিদ ওদের জন্য ছেড়ে দাও। জালিকা মাবলাগ, কারণ এদের উদ্দেশ্য হচ্ছে পেট, নেতৃত্ব, নারী, ভোগ বিলাস, সুতরাং ওগুলো পাচ্ছে তারা। জালিকা মাবলাগ মিন আলম, এই হচ্ছে তাদের বিদ্যার দৌড়। ইন্না রাব্বাক হুয়া আ'লাম বিমান তাদাল্লা আন সাবীলিহি ওয়া হুয়া আ'লাম বিমান ইহতাদা, নিশ্চয়ই তোমার রবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বেশি জানেন যে কে তার রাস্তা থেকে পথভ্রষ্ট হয়েছে, ওয়াহুয়া আ'লাম, এবং তিনি বেশি জানেন যে মানে তাদা যে কে হেদায়াত প্রাপ্ত, কে সঠিক পথে রয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক প্রাপ্ত, না আবু জাহাল আবু লাহাব সঠিক প্রাপ্ত, তোমার রব ভালো করে জানেন। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু রয়েছে সব কিছুর মালিক আল্লাহ, লিয়াজজিয়াল্লাযিনা আসাউ বিমা আমিলু, আল্লাহ পাক চান যে যারা খারাপ কাজ করেছে যাতে করে আল্লাহ পাক বদলা দেন ওই সব লোকদেরকে, আসাও বেমা আমেলু, তাদের আমলে যারা খারাপ করেছে, যারা খারাপ কাজ করেছে তাদেরকে আল্লাহ পাক তাদের বদলা দিতে চান। ওয়াজি আল্লাযিনা আহসানু বিল হুসনা, এবং যারা সৎকর্মশীল হয়েছে তাদেরকে উত্তম বদলা দিতে চান আল্লাহ পাক রব্বুল আলামিন। মানুষকে এই কর্মক্ষেত্রে সৃষ্টি করে তাদের জন্য শরীয়ত নাজিল করে আল্লাহ পাক পরীক্ষা করতে চান যে কে পেটের পিছনে ছুটেছে। ওয়ালাম ইউরিদুল্লাহ হায়াতাদ দুনিয়া, আর আল্লাহ পাকের যিকির উপদেশ থেকে কোরআন থেকে তার মুখ ফিরিয়ে নিয়েছে, আর কে আখেরাত সম্পর্কে চিন্তাশীল হয়েছে, আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিলের চেষ্টা করেছে এবং আখেরাতকে প্রাধান্য দিচ্ছে। আল্লাহ পাক সৎকর্মশীলদেরকে উত্তম প্রতিদান দেবেন, আর যারা পাপিষ্ট করেছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উত্তম শাস্তি দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন আল্লাযীনা ইজতানিবুনা কাবায়িরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ, তার আগের আয়াতে আছে যে সৎকর্মশীলদেরকে আল্লাহ পাক ভালো বদলা দিবেন। সৎকর্মশীল কারা? ওয়াজিয়াল্লাযিনা আহসানু বিল হুসনা, এই আহসানু কারা? সৎকর্মশীল। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইজতানিবুনা কাবায়িরাল ইসম, যারা বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকে তারা হচ্ছে সৎকর্মশীল। ওয়াল ফাওয়াহিশা, যারা অশ্লীল কাজ থেকে বেঁচে থাকে, অশ্লীল কথা থেকে বেঁচে থাকে, তাহলে অশ্লীল কথা কাজ এবং বড় গুনাহ কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকা সৎকর্মশীলদের লক্ষ্য। তাহলে সৎকর্মশীল কারা? যারা ফরজ নামাজ ছাড়ে না, ফজর নামাজও ছাড়ে না, ফজর নামাজ সূর্য ওঠার পরে পড়ে না। সৎকর্মশীল কারা? যারা রোজা ছাড়ে না, বড় দিন হইলেও গরমের দিন হইলেও, যারা যাকাত দেওয়ায় কৃপণতা করে না, হজ করায় বিলম্ব করে না, হজ ফরজ এসে হজ আদায় করে, ফরজ হজ ফরজ অজবের ক্ষেত্রে। সৎকর্মশীল কারা? যারা আল্লাহ পাক পর্দা ফরজ করেছে, সুতরাং তার বিবির পর্দা করায়, বোনদের পর্দা করায়, মেয়েদের পর্দা করায়, সৎকর্মশীল তারা। বেহায়েবে পর্দা তারা সৎকর্মশীল নাই, কারণ ফরজ অজেব ত্যাগ করা হচ্ছে কাবিরা গুনাহ, ফরজ অজেব ত্যাগ করা হচ্ছে কাবিরা গুনাহ। আর নেতিবাচক কাবিরা গুনাহ, যারা সৎকর্মশীল তারা ঘুষ খেতে পারেন না, সুদ খেতে পারেন না, তারা জুয়া খেলতে পারেন না, তারা হারাম খেতে পারেন না, তারা মদ খেতে পারেন না, তারা বিড়ি সিগারেট খেতে পারে না, তারা তামাক জর্দা খেতে পারে না, তারা সৎকর্মশীল নাই। যারা তামাক জর্দা খাবে, বিড়ি খাবে, সিগারেট পান করবে, তারা সৎকর্মশীল নাই। হারাম থেকে, হারাম খাওয়া থেকে, হারাম পরা থেকে, হারাম ব্যবসা থেকে যারা নিজেকে বাঁচিয়ে রাখেনি, তারা হচ্ছে সৎকর্মশীল। সৎকর্মশীল এইরকম অল্পাহেশ ফাহেশ কথা থেকে এবং ফাহেশ হ্যাঁ অশ্লীল কাজ থেকে বেঁচে থাকবে। সুতরাং জেনাকারী হইতে পারেন না, সৎকর্মশীল জেনাকারী হইতে পারেন না, জেনার কাছে যেতে পারেন না, অবৈধ সম্পর্ক রাখবে, অবৈধ চিঠিপত্রের আদান প্রদান, অবৈধ টেলিফোন কোনো মহিলার সাথে রহস্য মজাক এবং অশ্লীল কথা হইতে পারেন না। সৎকর্মশীল যারা জান্নাতি হবে, যাদেরকে আল্লাহ পাক জান্নাত দেবেন, উত্তম প্রতিদান দেবেন, তারা কখনো মহিলাদের ছবি দেখতে পারে না, তারা কখনো সিরিয়াল দেখতে পারে না, তারা কখনো সিনেমা দেখতে পারে না, তারা কখনো ফিল্ম দেখতে পারে না, অশ্লীল ছবি দেখবে এটা হইতে পারে না। ফাহেশা কথা, অশ্লীল কথা এবং অশ্লীল কাজ কখনো না, এইরকম জেনা সমকামিতা হবে, অথবা যেসব পাপগুলি অশ্লীল কথা কাজগুলি জেনা সমকামিতা পর্যন্ত পৌঁছায়, যৌন চাহিদায় আগুন লাগিয়ে দেয়, যেমন অশ্লীল ছবি দেখা, অশ্লীল ছবি দেখার পরে মানুষ জেনা সমকামিতায় লিপ্ত হয়। তো সৎকর্মশীল কখনো এরকম হতে পারে না, ইল্লাল্লামাম, তবে কখনো কখনো ছোটখাটো গুনাহ হয়ে যাওয়া। তাহলে সৎকর্মশীল যারা, তাদের দ্বারাও ছোটখাটো গুনাহ হইতে পারে। আপনি ভাববেন না যে এরা তো আলেম মানুষ, এরা তো ভালো মানুষ, এরা তো পাঁচ ওয়াক্ত নামাজি, সুতরাং ফেরেশতা হয়ে যেতে হবে, এই দাড়িওয়ালা মানুষ আবার এই ভুলটা কেন করলাম না। ছোটখাটো ভুল প্রত্যেকে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদামা খাতা, প্রত্যেক আদম সন্তান ভুল করে, কিন্তু ছোটখাটো ভুল হবে, কখনো হবে, মাঝে মধ্যে হবে, আর অহরহ ভুল হবে, ডেলি ভুল হবে, এটা তো না। কারণ ডেলি যদি সাগিরা গুনা করেন, কাবিরা হয়ে যাবে। লামাম মানে হচ্ছে সাগিরা গুনা, ছোটখাটো গুনা, কখনো ছোটখাটো গুনা, আর কখনো কখনো সব সময় নাই, এ হচ্ছে ইল্লা লামাম। তো ছোট গোনা যদি হয় আর বড় গোনা থেকে বেঁচে থাকে, অশ্লীল কাজ থেকে, অশ্লীল কথা থেকে বেঁচে থাকে, তাহলে আল্লাহ পাক মাফ করবেন, এবং সৎকর্মশীল যারা সালেহীনদের অন্তর্ভুক্ত আল্লাহ পাক করবেন। এই আয়াত প্রমাণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসে রয়েছে, আস-সালাওয়াতুল খামসু, যদি পাঁচ ওয়াক্ত কেউ নামাজ পড়ে, চার ওয়াক্ত নয়, সূর্য উঠে ফজর পড়বে নয়, ডিউটি সময় গিয়ে ফজর পড়বে নয়, আস-সালাওয়াতুল খামসু পাঁচ ওয়াক্ত নামাজ, এর মাঝের গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দিলেন। এজাজতুন বাতিল কাবায়ের, যদি কাবিরা থেকে বেঁচে থাকে। এখানে এই অংশটুকু আমি পেশ করতে চাইছি, বিশেষ করে এজাজতুন বাতিল কাবায়ের, কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাগিরা ছোটখাটো গুনাহ মাফ করে দিবেন। ইন তাজতানিবু কাবায়েরা মা তুনহাউন আনহু নুকাফফির আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ পাক আরেকটি আয়াতে বলছেন, তোমরা যদি তোমাদের যা নিষেধ করা হয়েছে তা থেকে, কাবিরা গুনাহগুলি থেকে বেঁচে থাকো, নিষেধ সাগিরাও করা হয়েছে, কিন্তু যদি কাবিরা থেকে বেঁচে থাকো, তাহলে নুকাফফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের ছোটখাটো পাপ ভুল ভ্রান্তিগুলিকে আমি মোচন করে দেবো, মাফ করে দেবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করে, ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাহ, নিশ্চয় হে নবী তোমার প্রতিপালকের মার্জনা বা তোমার প্রতিপালক মার্জনার দিক থেকে অত্যন্ত প্রশস্ত, ওয়াসিউল মাগফিরাহ, আল্লাহ পাকের শুধু মাগফিরাত নয় মার্জনা, মার্জনা হচ্ছে ওয়াসিউল মাগফিরাহ, প্রশস্ত, আল্লাহ পাকের মার্জনার দ্বার হচ্ছে অত্যন্ত প্রশস্ত। সুতরাং ভুল ভ্রান্তি যদি ছোটখাটো কখনো কখনো হয়ে যায়, আল্লাহ মাফ করবেন। এই জন্য যারা পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করে, যারা উযু করে, তাদের সাগিরা গুনাহগুলি তাতেই মাফ হয়ে যায়। যারা রোজা রাখে, যারা মসজিদে হেঁটে যায়, সবগুলিতে ফজিলত আছে, আজানের জবাব দেয় ইত্যাদি, এসবগুলিতে গুনাহ খাতা মাফ হয়ে যায়। আল্লাহ পাক তারপরে সাদ করেছেন, হুয়া আলাম বিকুম ইজ আনশাকুম মিনাল আরদ, তোমাদের ভুল হবে, আল্লাহ পাক কেন মাফ করবেন না, তোমাদের ভুল হবে, তোমাদের সম্পর্কে আল্লাহ সবচেয়ে বেশি জানেন। তোমাদের সম্পর্কে আল্লাহ পাক সবচেয়ে বেশি জানেন, ইজ আনশাকুম মিনাল আরদ, আল্লাহ যখন মাটি থেকে সৃষ্টি করেন আদমকে, তখনও আল্লাহ জানেন যে তোমরা কোথা থেকে সৃষ্টি হয়েছো আর কেমন ভাবে তোমরা সৃষ্টি হয়েছো। ওয়াইদ আনতুম আজিন্নাতুন ফি বুতুনি উম্মাহাতিকুম, আর তোমরা মায়ের পেটে যখন ভ্রূণ রূপে ছিলে, আজিন্না জেনিনের বহুবচন, জেনিন মানে হচ্ছে ভ্রূণ, যেটা বীর্যর পরে সেটা যখন জমাট বাঁধা রক্ত হওয়ার পরে তাতে যখন মানুষের নকশা হইতে লাগে, হে ভ্রণ, আল্লাহ একে জেনিন বলা হয়। যতক্ষণ পর্যন্ত মায়ের গর্ভে আছে ততক্ষণ পর্যন্ত জেনিন বলা হয় বাচ্চাকে। বাচ্চা যখন ভূমিষ্ঠে আসে তখন সেটা হলো তখন টিফিল বা দুধ পানকারী বাচ্চা রদি, তখন নাম আলাদা আলাদা হবে। যখন বয়স আবার বেশি হবে এখন সাবালক হতে যাচ্ছে আর তখন আলাদা আবার নাম হবে। এইভাবে তো আল্লাহ পাক বলেন, ওয়াইজ আনতুম জিন্নাতুন ফি বুতুনি উম্মাহাতিকুম, তোমরা যখন তোমাদের মায়ের পেটে ভ্রূণ রূপে ছিলে, ভ্রূণের আকারে ছিলে, তখন আল্লাহ তোমাদের সম্পর্কে ভালো করে জানেন যে তোমরা